إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল আলামিন আমাদেরকে তার প্রতি ইমান নিয়ে আসার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ফাকরাবুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক এই মুসলিম উম্মাকে বিশেষ বিশেষ নেকির মৌসুম দান করেছেন। তার একটি ভালো মৌসুম বরকতের মৌসুম হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আজকে জিলহজ মাসের 4 তারিখ 1429 হিজরি অসংখ্য হাজী সাহেবগণ আল্লাহ পাকের ঘরের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছেন, আর অনেকে এখনো পৌঁছেননি, তবে ইনশাআল্লাহ তাআলা পৌঁছিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন সমস্ত হাজী সাহেবদেরকে সহিহ সালামতে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন এবং সহিহ সালামতে তাদের নিজ নিজ বাড়ি পর্যন্ত আবার ফিরে যাওয়ার তৌফিক যেন দান করেন হজের পরে। আল্লাহ পাক সবার যেন হজ কবুল করেন, আমিন। আজকের বিষয়বস্তু হচ্ছে হাজী সাহেবরা অনেকেই অনেক রকমের ভুল করে থাকেন, এই ভুলগুলি সম্পর্কে, যে ভুলগুলি সাধারণত হাজী সাহেব দ্বারা হয়, বিদাতের আকারেই হোক অথবা অনেক সময় ওয়াজিব ছেড়ে দেওয়া, সুন্নতের খেলাফ কাজ করা, সুন্নত ছেড়ে দেওয়ার আকারেই হোক, বহু রকমের ভুল বহু হাজী সাহেবরা করে থাকেন। এসব ভুলের পেছনে কারণ হচ্ছে একটি না জেনে এক শ্রেণীর মুফতিদের ফতোয়া দেওয়া। অনেকে আছে যারা মুফতি দাবি করে বসে আছে, ফতোয়া দেই, কিন্তু কোরআন এবং হাদিস সম্পর্কে সহি সুন্নাত সম্পর্কে তাদের জ্ঞান নেই, যার ফলে জনসাধারণ মনে করে যে এরাই তো মুফতি, এরাই তো আলেম, এরাই তো হুজুর, তাদেরকে জিজ্ঞাসা করে, তারা তখন ফতোয়া দেয় না জেনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের একটি লক্ষণ হিসাবে উল্লেখ করেছেন যে কিয়ামতের কাছাকাছি সময়ে জাহেল মূর্খ মুফতি হবে, যাদের কাছে কোরআন সুন্নাহর সহি জ্ঞান থাকবে না, দলিল সম্পর্কে জ্ঞান থাকবে না, সহি জয়ীফ শুদ্ধ অশুদ্ধ সম্পর্কে জ্ঞান থাকবে না, কিন্তু তারা ফতোয়া দেবে। হাত্তা ইজ আলম ইয়াব কাসিন নাসে আলেমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, ভালো আলেম থাকবে না সমাজে, তখন লোকেরা জাহেলদেরকে মূর্খদেরকে যারা কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে না তাদেরকে নেতা বানিয়ে ফেলবে। ফাআফতাউবে গায়রে ইলমিন, তাদেরকে তারা ফতোয়া দেবে না জেনে, বিনা ইলমে না জেনে ফতোয়া দেবে, অনুমান ভিত্তিক, দেশাচার, যা চলছে সেই রকমই ফতোয়া, গতানুগতিক, ভুল চলুক আর সঠিক চলুক, যেটা চলছে সেই রকমই ফতোয়া দেওয়া। ফাদাল্লু আদাল্লু, বিনা এলমে না জেনে ফতোয়া দিয়ে নিজেও পথভ্রষ্ট গুমরা হবে, অন্যদেরকেও গুমরা পথভ্রষ্ট করবে। তো হাজী সাহেবদের ভুল করার পিছনে একটি কারণ হচ্ছে এই। আর বাস্তবে দেখা গেছে যে অনেক আলেম ধরনের লোকেরা, আলেম নয় কিন্তু আলেম ধরনের লোক, সকল সুরাতে আকার চেহারায় এরা আসে, হাজী সাহেবদের সাথে আসে অথবা এখানেই থাকে তারা আশেপাশে, তারা গিয়ে হাজী সাহেবদেরকে বিভ্রান্ত করে, ভুল ফতোয়া দিয়ে থাকে, মিসগাইড করে থাকে, যার ফলে হাজিরা ভুল করে। আর একটি কারণ হচ্ছে যে হাজি সাহেবরা নিজে শিখে যায় না, নিজে যদি সঠিক জায়গা থেকে শিখে যেত, সহি কিতাব থেকে শিখে যেত, তাহলে হয়তো তারা ভুল করত না, নিজের অজ্ঞতার কারণে। আর অন্য যারা বিভ্রান্ত করে, যারা ভুল ফতোয়া দেয় তাদের ফতোয়ার কারণে, এই দুটি কারণেই অনেক হাজিরা অনেক রকমের ভুল করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ইবাদত বান্দেগির ক্ষেত্রে আমাদের আদর্শ সাব্যস্ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যে কোনো ইবাদত বান্দেগি, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর ঘরের ফরিজা হজ, তার আগে নামাজ, রোজা, যাকাত, সমস্ত ইবাদত বান্দেগি হইতে হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আহজাবের আয়াত নম্বর ২১, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ পাক বলছেন ফি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে, কোন ব্যক্তির মধ্যে নয়, তিনি যেহেতু আল্লাহ পাকের রাসূল সেই জন্য তোমাদের আদর্শ। আল্লাহ পাকের রাসূলের কাছে ওহী আসে, তিনি ওহী ছাড়া কথা বলেননি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জ্ঞান ছাড়া খেয়াল খুশি তিনি কথা বলেননি, সেই জন্য তিনি আদর্শ আমাদের। আর অন্যরা কথা বললে অনেক সময় কোরআন হাদিসের জ্ঞান থাকতে পারে, আবার নাও থাকতে পারে, অনেক সময় অনুমান ভিত্তিক বলে দিতে পারে, সেজন্য অন্যদের ভুল হওয়া স্বাভাবিক। এবং তোমাদের যা উত্তম আদর্শ, আর এই উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করবে কারা, লেমান কান ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ আশাবাদী, আল্লাহর প্রতি বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী, পরকালে আল্লাহ পাকের সামনে হাজির হইতে হবে, সেখানে জবাব দিতে হবে, এতে যারা বিশ্বাসী, এই আকীদা যারা রাখে, তারা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ উসওয়ে হাসানা হিসাবে গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা আল ইমরানে, قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله, আয়াত নম্বর 31 সূরা আলে ইমরানের। আল্লাহ পাক ইরশাদ করেছেন قل ان كنتم تحبون الله, হে নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, فاتبعوني, তার প্রমাণ হচ্ছে যে আমার অনুসরণ করো, অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বলছেন যে তাদেরকে জানিয়ে দাও আল্লাহকে যদি ভালোবাসে, এই কথার দাবিদার তারা হয়, তাহলে যেন তোমার অনুসরণ করে, ফাত্তাবিউনি, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। অনুসরণ করা মানে বুঝছেন, হ্যাঁ, তার পেছনে পেছনে চলা, তার আগে না বাড়া, তার রাস্তা ছেড়ে দিয়ে ডানে বামে রাস্তা না করা, সামনে বেড়িয়ে যাওয়াও হচ্ছে বিরোধিতা করা, ডানে বামে চলে যাওয়া হচ্ছে পথভ্রষ্ট হওয়া, আর অনুসরণ মানে হচ্ছে পেছনে পেছনে চলা, তিনি যা করেছেন, যা করতে বলেছেন, যা আমাদেরকে দিয়েছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে সূরা হাশরের আয়াত নম্বর 7 এ বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা নাও, গ্রহণ করো, সেখান থেকে নিতে হবে। ওইটি হচ্ছে শরীয়তের দিনের উৎস, সেখান থেকে নিতে হবে, অন্য কোথাও থেকে নিলে চলবে না। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে তোমাদেরকে বাধা দিয়েছেন, নিষেধ করেছেন, ফান্তাহু, তা থেকে বিরত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াতে আবার ফিরে আসি, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, প্রমাণ করবে তোমরা যে সত্যি আল্লাহকে তোমরা ভালোবাসো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তার উত্তম প্রতিদান দেবেন মাহাব্বাতুল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহকে তোমরা ভালোবাসবে, এবং এই ভালোবাসা শুধু মৌখিক দাবি নয়, প্রমাণ করবে কাজে করবে, তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। মনে রাখবেন যে হক এবং তার বিপরীত হচ্ছে বাতিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এ হচ্ছে হক, এবং হক ছাড়া যা কিছু আছে তাই হচ্ছে বাতিল। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন সূরা ইউনুসের আয়াত নম্বর 32, ফামা যা বাদাল হক ইল্লা দলাল ফান্না তুসরাফুল, ফামাজা বাদাল হক, হকের পরে আর কি হতে পারে, একটি হচ্ছে হক সত্য, সত্যের পরে কি হতে পারে, সত্যের বিপরীত মিথ্যা, হকের বিপরীত বাতিল। আল্লাহ পাক বলছেন যে ফামাজা বাদাল হক, হকের পরে আর কি হতে পারে, ইল্লা দলাল, পথভ্রষ্টতা, গোমরাহি, দলাল ছাড়া। হককে ছেড়ে দিলেন তার মানে আপনি রাস্তা হারিয়ে ফেললেন, আর দলাল মানে হচ্ছে রাস্তা হারিয়ে ফেলা, গোমরা হয়ে যাওয়া, পথভ্রষ্ট হয়ে যাওয়া, যে ভাষা দিয়ে তার অর্থ করুন না কেন, হকের পরে আর কি হতে পারে, ইল্লা দলাল, গুমরাহি ছাড়া, পথভ্রষ্টতা ছাড়া, নবী সাল্লামের রাস্তা হারিয়ে দেওয়া ছাড়া, জান্নাতের রাস্তা হারিয়ে দেওয়া ছাড়া, আল্লাহ পাকের দেওয়া সিরাতে মুস্তাকিমকে হারিয়ে দেওয়া ছাড়া। তান্নাতুস রাফুন, তাহলে হককে জেনে নেওয়ার পরে, সত্য উদ্ঘাটন হয়ে যাওয়ার পরে, সত্য তোমাদের কাছে আগত হওয়ার পরেও, পৌঁছে যাওয়ার পরেও, তান্নাতুস রাফুন, কোথায় তোমরা ফিরে যাচ্ছ, কোন দিকে তোমরা ফিরে যাচ্ছ। তো এই হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজের ক্ষেত্রে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেমন ভাবে আমাকে সালাত আদায় করতে দেখলে তেমন ভাবে সালাত আদায় করো, তেমনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে, মেনায়, বিদায় হজে বিভিন্ন বক্তব্যে বারবার করে তাকিদ করেছেন সাহাবাই কেরামকে, খুজু আন্নি মানাসিকাকুম, তোমরা তোমাদের হজের বিধিবিধান, হুকুম আহকাম আমার কাছ থেকে গ্রহণ করে নাও, হজের মাসলা মাসাইল আমার কাছ থেকে শিখে নাও, লাআল্লি লাআলকাকুম বাদা আমি হাজা, সম্ভবত আমার এই বছরের পরে তোমাদের সাথে আমি আর সাক্ষাৎ করতে পারবো না, সুবহানাল্লাহ, লাআল্লি সম্ভবত, লাআলকাকুম তোমাদের সাথে আমি মুলাকাত করতে পারবো না, বাদা আমি হাজা আমার এই বছরের পরে আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। জিলহজ মাসে হজ শেষ হচ্ছে, মুহররম সফর রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিচ্ছেন দুনিয়া থেকে। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছাড়া হজের ক্ষেত্রে যে ভুল ভ্রান্তিগুলি হয়ে থাকে সেগুলিকে দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে আকিদার ক্ষেত্রে ভুল ভ্রান্তি, আকিদার ক্ষেত্রে বিদআত অথবা আকিদার ক্ষেত্রে ভুল ভ্রান্তি। বিদআত যখন বারবার করে বলছি তাহলে বিদআতের খুব সংক্ষেপে পরিচয় এখানে বলে দেওয়া ভালো, যদিও বিদআত সম্পর্কে যারা নিয়মিত এখানে আসেন যথেষ্ট পরিচয় জানা আছে। বিদআত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, অনুমোদন দেননি এমন কোন ধর্মীয় কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, তার কর্ম দ্বারা প্রমাণ নেই, তার বচন দ্বারা প্রমাণ নেই, তার অনুমোদন দ্বারা প্রমাণ নেই এমন কোন ধর্মীয় কাজ, দুনিয়ার কাজ নেই। দুনিয়ার কাজের ক্ষেত্রে আপনি স্বাধীন, ব্যবসা বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রে যদি তাতে হারাম কোনো নাজায়েজ কারণ না থাকে তাহলে তা আপনার জন্য জায়েজ। দুনিয়ার আপনার ভোগের বস্তুর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় থাকা না থাকা দুনিয়ার বস্তু আপনি ভোগ করেন, যদি সেখানে হারামের কোনো বিষয় না হয়, বাসে বসছেন, প্লেনে বসছেন, আরো কিছুতে বসছেন, আপনি দুনিয়ার ব্যাপার, এই দুনিয়ার মাধ্যমগুলি ব্যবহার করছেন, আপনি মোবাইল ব্যবহার করছেন, ইন্টারনেট ব্যবহার করছেন, কম্পিউটার ব্যবহার করছেন, আপনি স্পিকার মাইক্রোফোন ব্যবহার করছেন ইত্যাদি, দুনিয়ার ব্যাপার। দিনের ক্ষেত্রে এমন কথা অথবা কাজ অথবা বিশ্বাস যা নবী করিম সাল্লাল্লাহু থেকে প্রমাণিত নয় তা হচ্ছে বিধান। তাহলে হজের ক্ষেত্রে যদি এমন কোন কাজ হাজি সাহেবরা করেন যা নবী সাল্লাম করেননি, করতেও বলেননি, তার সামনে কোন সাহাবি করেছেন এমনও হয়নি, অনুমোদনও দেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন কোন কাজ অথবা কথা অথবা যদি বিশ্বাস থাকে যা নবী সাল্লাম থেকে প্রমাণিত নয় তা হচ্ছে বিদআত। হজের ক্ষেত্রে অনেক ভুল করে থাকে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির একটি খুব সুন্দর কিতাব রয়েছে, মানাসিকুল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরার মানাসিক মানে বিধানাবলী। তাতে ওই কিতাবের শেষ দিকে হাজিদের বিদআত তিনি উল্লেখ করেছেন। বিভিন্ন দেশে তার কাছে যতটা ইলম এসেছে এর চাইতে অনেক বেশি আছে, হয়তো ভারত উপমহাদেশে, বাংলাদেশে, পাকিস্তানে এমন এমন বিদআত আছে যেগুলি হয়তো নাসিরুদ্দিন আলবানী সাহেব জর্ডনে থেকে খোঁজই রাখেন না, খবর রাখেন না। তাহলে তিনি যেখানে থেকেছেন অথবা যতটা তার কাছে জ্ঞান পৌঁছেছে বিদআত সম্পর্কে মুসলিম সমাজের, সেগুলি উল্লেখ করেছেন, তার সংখ্যা কতটি বলতে পারে? 176টি। 176টি বিদআত শুধু তিনি উল্লেখ করেছেন তার কিতাবে, তাহলে এছাড়া কত বিদআত রয়েছে। তো বলছিলাম যে বিদআতগুলি আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, যেমন বিশ্বাসের ক্ষেত্রে বিদআত, হজের ক্ষেত্রে যে হজে গেলে মদিনা যেতেই হবে বিশ্বাসের, যদি মদিনা কেউ না যায় তাহলে তার হজ অসম্পূর্ণ থাকলো, বিশ্বাসের ক্ষেত্রে বিদআত, হজে গেলে মদিনা গিয়ে 40 সপ্তাহ নামাজ পড়তেই হবে বিশ্বাসের ক্ষেত্রে বিদআত, বিশ্বাস আছে যদি তাকে 5 দিন করে দেওয়া হয় বলবে আমার তো অসম্পূর্ণ রেখে দিল, 40 সপ্তাহ নামাজ পড়াইল না। এইরকমই হজে এসে ওলি আউলিয়া সাহাবাই কেরামের মাজার থেকে, কবর থেকে, আল্লাহ নবীর কবর থেকে অনেক কিছুই পাওয়া যায়। যদি শাহজালালে গিয়ে পাওয়া যায়, আটরসি মাইজ ভান্ডারিতে পাওয়া যায়, ভারতের আজমিরে গিয়ে চিস্তির ওখানে পাওয়া যায়, যদি বাগদাদের জিলানির দরবারে পাওয়া যায়, তো আল্লাহ নবীর দরবার তো সবচেয়ে বড় দরবার, সেখানে কেন পাওয়া যাবে না? এই সব যদি কেউ আকিদা নিয়ে আসে তাহলে আকিদাতেই বিদাত রয়েছে, এবং এমন বিদাত যা হচ্ছে শিরকি বিদাত। এখানে এসে কবরে পাব, সাহাবায়ে কেরাম মাজারে পাব, ওহুদের শহাদাদের কাছে গিয়ে চাইলে পাব, বদরে গেলে পাব, এসব আকিদা নিয়ে কেউ যদি আসে তাহলে সে শিরক করে ফিরে যাবে, ইমান হারিয়ে ফিরে যাবে। আর যদি নাও আসে আর দেশে এই আকিদা রাখে, তবু শিরকের অবস্থায় আছে। কেউ যদি মনে করে যে কোনো মাজার থেকে কিছু পাওয়া যায় রোগ ভালো হয়, মাজারের মাটি খুব বরকতের মাটি, সে বরকতের মাটিতে শেফা হয়, আরোগ্য লাভ হয়, মাজার গেলে সন্তান পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি মনের কামনা বাসনা পূরণ হয়, ছেলে মেয়েদেরকে নিয়ে গেলে বরকত আসলে বালা মুসিবত থেকে মুক্ত থাকবে ছেলে মেয়ে, নতুন বাচ্চা জন্মালে বিদাতিরা মাজারে নিয়ে যায় ছেলে মেয়েদেরকে তাবারুক হাসিল করার জন্য। এসব হচ্ছে আকিদার বিদাত, যেগুলি শিরক বিদাত এবং শিরক বিদাত এই জন্য যে নতুন কাজ, আর শিরক এই জন্য যে আল্লাহ ছাড়া অন্য কিছুতে নাফা নোকসান লাভ হবে ক্ষতি হবে, এইরকম শিরকি আকিদা রয়েছে। এইরকম বহু আকিদাগত বিদাত বা ভুল রয়েছে হাজি সাহেবদের, আর বাকিগুলি হচ্ছে কথার বিদাত আর কাজের বিদাত, আমলি বিদাত, আমলের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে বিদাত অথবা কথার ক্ষেত্রে বিদাত। বিভিন্ন দোয়া বলে অথচ দোয়াগুলি প্রমাণিত নাই, বিশেষ বিশেষ জায়গায় দোয়া পড়ে অথচ বিশেষ বিশেষ জায়গায় কোনো দোয়া নেই, এগুলি হচ্ছে কথার বিদাত। তো এই দুই রকম বিদাতগুলির কিছু বিদাত আপনাদের সামনে, আমার কাছে 50টির বেশি নোট করা আছে, যতটা সময় সাধ্য দেয় আপনাদেরকে এই বিদাতগুলি শোনাবো। একটি বিদাত হচ্ছে হাজির সাহেবদেরকে যখন বিদায় করা হয় বাড়ি থেকে, গ্রাম থেকে, গোটা গ্রামের যুবকরা বিভিন্ন লোকেরা বিদায় করা যায়, নারায় তকবীর আল্লাহ আকবার, নারায় তকবীর আল্লাহ আকবার, আল্লাহ অমুক সাহেব, এই বলে বিদায় করতে আসে। জানি না এই দৃশ্য দেখেছেন কিনা, কিন্তু আমার এলাকায় এইরকম দেখা গেছে। ট্রেনে গেলে ট্রেন পর্যন্ত, এয়ারপোর্ট কাছাকাছি, বাসে গেলে বাস পর্যন্ত, এয়ারপোর্ট কাছাকাছি থাকলে বিমানবন্দর পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত বিদায় করতে আসে, এই তকবীর টকবীর দিয়ে জিকির আজকার করে বিদায় করতে আসে। আর যখন হাজি সাহেব আবার দেশে ফিরে যা হজ করে তখন আবার নিতেও আসে রিসিভ করার জন্য, তখনও তকবীর টকবীর দিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যায়। বিদাত আরেকটি বিদাত হচ্ছে অনেক মহিলারা বিনা মাহরামে আপনজন যার সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, অথবা স্বামী স্বামী অথবা স্থায়ীভাবে বিবাহ হারাম, মাহারাম ছাড়া কোন মহিলার, সে বৈশিকা হোক আর নাই হোক, যুবতী হোক আর বৃদ্ধাই হোক, বিনা মাহারামে হজ করা জায়েজ নয়, তার উপর হজ ফরজ হয়নি যতক্ষণ পর্যন্ত কোনো মাহারাম না পেয়েছে অথবা আরেক মাহারামের খরচের ব্যবস্থা না করতে পেরেছে। বাবা নিজের ভাগিনীকে বলছে, নিজের ছেলে, বাবা তুমি আমার টাকা নাও, দিয়ে আমার সাথে হজে চলে, এরকম যোগ্যতা না হলে মহিলাদের হজ নেই। কিন্তু বিভিন্ন দেশ থেকে কিছু মহিলারা হজে আসে, একাই আসে, তুই একাই আসো বিনা মাহারামে কেমন করে, তো কিছু নাজায়েজ হিল্লা করে, এই হিল্লার বিদাত আছে। আমাদের অনেক মানুষ হিল্লা বুঝেন বিবাহ শাদীর ক্ষেত্রে, হালাল করার হিল্লা বুঝেন, এখানেও একটা হিল্লা আছে। কি হিল্লা? বিবাহিতা মহিলা, স্বামী আছে কিন্তু স্বামী হজে আসতে পারছে না, তার কারো সাথে টেম্পোরারি বিয়ে পড়িয়ে দিল, যে কদিন হজে থাকে, যে হাজি যাচ্ছে, আর এক হাজি যাচ্ছে, আর এক বুড়া হাজি যাচ্ছে, বা কোন হাজি যাচ্ছে, ওর সাথে টেম্পোরারি বিয়ে পড়িয়ে দিল, যে যাও যে কদিন হজে থাকবে ও স্বামী হিসাবে থাকবে, তোমার সাথে মাহরাম যেন হইল সাথে হজ করাবার জন্য। এই বিদাত বিভিন্ন মুসলিম দেশে আছে। আরেকটি বিদাত আছে এর কাছাকাছি, বিবাহ পড়াই না কিন্তু ভাই লাগিয়ে, আমাদের দেশে ধর্ম ভাই আছেন না, বাংলাদেশে খুব বেশি আছে ধর্ম ভাই ধর্ম বোন, এই বিদাত খুব আছে। আর ধর্ম ভাই ধর্ম বোন লাগিয়েছে নিজের বোনের মতো নির্জন হয়ে গল্প করছে, বোনের বাড়ি খাওয়া দাওয়া করছে, বোন উঠি উঠি খাওয়াচ্ছে, খাতির করছে, এই নোংরা বিদাত, এ বেহায়া বিদাত আছে। আর হজের সময় বিশেষ করে এক হাজি সাহেব আসছে এলাকার, আর আরেক হাজি সাহেব নিয়ে আসছে, মানে মহিলা আসছে, মহিলার কেউ নেই একা হজে আসছে, ভাই আপনার সাথে ভাই লাগে নি, আমি আপনার ধর্ম বোন, আপনি আমার ধর্ম ভাই, লাগিয়ে দিয়ে চলে আসলে হজে নিয়ে মাহরাম বানিয়ে নিতে থাকে। এই হচ্ছে এক বিদাত, যে বিদাত হাজি সাহেবরা করে থাকে। হজের আরেকটি বিদাত হচ্ছে উচ্চারণ করে নিয়ত পড়ে নিয়ত করা, নিয়ত করতে হয় ইসলামে, যে কোনো ইবাদত বন্দেগীর নিয়ত করা রয়েছে। আপনারা এখানে ইসলামিক সেন্টারে এসেছেন দিনের কথা শোনার জন্য, প্রত্যেকে নিয়ত করে এসেছেন, কিন্তু নেকির আশায় যাচ্ছি এক, দুই নম্বর হচ্ছে এলিম শেখার জন্য যাচ্ছি, হ্যাঁ আমার অজ্ঞতা দূর করার জন্য যাচ্ছি, আমার অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে সেগুলি সারাবার জন্য যাচ্ছি, এই নিয়তে এসছে। আর এটা হচ্ছে সৎ নিয়ত। আর আরেকটি নিয়ত এটাও হইতে পারে যে এক বন্ধু বলেছে যে তোমার সাথে দেখা করো, আমার সময় নেই, যদি দেখা করতে হয় ইসলামিক সেন্টারে, হয়তো এখানেই সময় দিয়েছে, তাও দেখা করার জন্য এসেছে, বেচারা এক ঘন্টা বসে আছে ওর জন্য, ওটাও নিয়ত, ওর নিয়ত এসছেও, কিন্তু নিয়ত করে এসছে, ভালো নিয়ত করে আসুক আর মন্দ নিয়ত করে আসুক, নিয়ত করে এসেছে, এর নাম নিয়ত। কিন্তু কেউ নাওয়াই তো পড়েননি, নাওয়াই তো আজহাবা এলা মক্তবির জালিয়া, হ্যাঁ মক্তবির দাওয়া বলেছেন কেউ? এখানে কেন বলেন না? এখানে ওই বিদাত চালু হয়নি, কিন্তু নামাজের ক্ষেত্রে, হ্যাঁ রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে এই বিদাত চালু করেছে বিদাতীরা। যদি হজ করে বলে আল্লাহ মাইনি নাওয়াইতুল হাজ্জা ওয়াল উমরাতা ফায়াসসির হামালি ও বারিক লিবি, সব বিদাত। আল্লাহ আমি নিয়ত করছি হজের অথবা উমরার, সুতরাং আল্লাহ তুমি বরকত দাও, সহজ করে দাও, সব বিদাত এগুলি উচ্চারণ করা। নিয়তের স্থানই হচ্ছে অন্তর, অন্তরের সংকল্প, অন্তরের দৃঢ় ইচ্ছার নাম, গাঢ় ইচ্ছার নামই হচ্ছে নিয়ত করা। বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝায়, এক কথায় বেশি সময় লাগাই না। আপনি দেশে যাবেন, হজের পরে দেশে যাবেন, নয়তো পড়েছেন কিন্তু দেশে যাবেন, দেশে যাবেন মেলা নেই, কি করবেন, কি জাকাত দিবেন, সাদকা করবেন, দান খেরাত করবেন, মাতা পিতার সেবা, এরকম বড় আপনি নেকির কাজ করবেন, কিন্তু নামাইতো মুসাফির আইলা বাংলাদেশ বলেননি, নিয়ত আছে আপনার? নিয়ত যদি সব থাকে, আমার মাতা পিতার সেবা করবো, তাদের চিকিৎসা করাবো, বড় সব নিয়ত করে রাখেছেন, কেন নামাইতো পড়েন না ওখানে? ওখানে বুঝেছেন সুন্নত, কিন্তু নামাজ রোজার ক্ষেত্রে আর হজের ক্ষেত্রে বিদাতে নিয়ত বুঝে আছেন। তো উচ্চারণ করে নিয়ত করা হচ্ছে একটি বিদাত। যারা বাইরে থেকে হজে আসেন, বিশেষ করে যারা উড়োজাহাজে আসেন, বিমানে আসেন, এসে অনেকেই অজ্ঞতার কারণে, আর পুরানো কিতাবগুলিতে লেখা আছে যখন পানি জাহাজে আসতো তখন তখনকার লেখা আছে এলামলাম ইহরাম বান, ওই এলামলামের কথা বলে। এখনো যদি এলামলাম বলেন কোথায় এলামলাম, কোথায় উড়োজাহাজ আসছে, কোন দিক থেকে উড়োজাহাজ আর পানি জাহাজের রুট আপনাকে জোগ্রাফিয়া বুঝতে হবে ফতোয়া দেওয়ার আগে বা মশলা বোঝার আগে, তার প্রতি আমল করার আগে। আরেকটি যে ভুল করে এই ক্ষেত্রে, যে এহরাম বাঁধে জেদ্দা এসে, বিমানে আসলো, আসার পরে জেদ্দা ভিতরে ঢুকে গেল, তায়েফ থেকে ভিতরে গিয়ে তায়েফ মিকাত, জেদ্দা ভিতরে ভিতরে ঢুকে যাওয়ার পরে জেদ্দায় গিয়ে এহরাম বাঁধছে, হাজি সাহেবরা জায়েজ নাই, ওয়াজেব ছেড়ে দিল, মিকাত থেকে এহরাম বাঁধা হচ্ছে ওয়াজেব, সে মিকাত ক্রস করে গেল। ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের হাজিরা অথবা এখান থেকে দাম্মাম থেকে যে হাজি সাহেব যাচ্ছেন, আজকে এক লোক জিজ্ঞাসা করেছিল বিমানে যাবে, সে জেদ্দায় গিয়ে এহরাম বাঁধে, বলছে না কখনো না, জেদ্দা ভিতরে, আপনাকে তাইফের আগে এহরাম বাঁধতে হবে। সুতরাং যদি এখান থেকে দুই ঘন্টা বা দেড় ঘন্টা রাস্তা, দুই ঘন্টা একটু কমই লাগে, তাহলে এক ঘন্টা যাওয়ার পরে আপনি বা তার আগে আপনি রিয়াজ পার হয়েছেন মোটামুটি, আপনাকে সংকেত দিক আর না দিক, ঘোষণা করুক আর নাই করুক, ম্যাপে দেখা কার না দেখা, এগুলি করে কখনো কখনো, আপনাকে খেয়াল করতে হবে যে আমি মোটামুটি কিছুটা রাস্তা চলে এসেছি, এখন একটু আগে ভাগে, তার আগে আপনি বিমানে চাপার আগে এহরামের কাপড় পরে থাকুন। আর প্লেনে যখন এলান করা হয়, বিশেষ করে হজের মৌসুমে ঘোষণা করা হয়, যখন বলা হবে যে মিকাত কাছে আসছে, আপনি অন্তরে নিয়ত করবেন আর মুখে লাব্বাইক উমরাতান বা লাব্বাইক হাজ্জান, যেটি করবেন আপনি বলবেন লাব্বাইক বলবেন, নামাই তো বলবেন না, আল্লাহ হাজির হয়েছি উমরার উদ্দেশ্যে, হাজির হয়েছি হজের উদ্দেশ্যে, যে হজ করবেন সেই রকম নিয়ত করবেন করবেন, আর সেই রকম আপনি এই শব্দগুলি বলবেন। এটি নিয়তের শব্দ নয়, এটি হচ্ছে হজে তামাত্ত কেরান এফরাদের তিনটি একটি নির্দিষ্ট করণ ওলামারা বলেছেন। এইরকমই আর একটি বিদাত হচ্ছে তালবিয়া উচ্চ স্বরে পড়তে হবে সন্নত, কিন্তু তালবিয়া স্বরে একসাথে সম্মিলিত ভাবে সবাই মিলে একই আওয়াজে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, একই আওয়াজে সবাই পড়ে আল্লাহ লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, একই আওয়াজে পড়ে। বলছিলাম গত সপ্তাহে মনে হয় কোন একটি আলোচনায় যে আজকাল বিদাত করবে আর না হলে সন্নত করবেই না, কেমন করে তালবিয়ার ক্ষেত্রে যদি একসাথে পড়েন, খুব পড়ছে, গোটা বাসের লোক পড়ছে, একজন ওদের ইমাম সাহেব হয়ে গেছে পড়াচ্ছে, আর বাকিরা সব একসাথে সম্মিলিত আওয়াজে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়তে পড়বে। আর যদি বলেন যে বাবা এটা পড়া যাবে না, আপনারা নিজ নিজ আওয়াজে পৃথক পৃথক আলাদা আলাদা পড়েন, এক সুরে নয়, সবাই বন্ধ করে দিবে, কি জানি আমার ভুল হয় নাকি, কি জানি আমার ভুল হয় নাকি, যাই মূর্খদের অবস্থা এরকম, পড়বে না। অনেকবার দেখেছি পরীক্ষা করে একা একা যেমনই পড়তে বলেছি বন্ধ হয়ে গেল, সম্মিলিত পড়লে ঠিক আছে, বিদাত করবে আর সুন্নত করতে বললে আর করবে না, এই সুন্নত তখন ছেড়ে দিবে, লাব্বাইকি পড়া তালবিয়া পড়া ছেড়ে দিবে, চুপচাপ আছে মক্কা পর্যন্ত চুপচাপ বসে আছে, মিকাত থেকে যাচ্ছে, ওইরকমই রাস্তায় দলবদ্ধ ভাবে যাচ্ছে, মেনা থেকে আরাফা যাচ্ছে, আরাফা থেকে আসছে মুজদালিফা, মুজদালিফা থেকে মিনা আসছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক সম্মিলিত পড়ছে, একা একা পড়ে, হয় বিদাত করবে আর না হলে সুন্নাত ছাড়বে, বিদাত যদি নাও করে তাহলে সুন্নাত ছাড়বে। এইরকম হচ্ছে বহু হাজিদের অবস্থা। সম্মিলিত তালবিয়া পড়া বিদআত, সুন্নত নয়। হাজিরে আসওয়াদের কাছে, হাজিরে আসওয়াদ যখন সুমন দেয় তখন অনেকে নামাজের মতো রফুলিয়া দিন করে, দেখেছেন কিনা, দেখে হবেন যারা গিয়েছেন। আল্লাহ আকবার, আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ আকবার বিসমিল্লাহ, আল্লাহ আকবার, এরকম করে একবার না একাধিকবার রফুলিয়া দেন করা দুই হাতে। না, যদি আপনি চুমন দিতে পারেন চুমন দেবেন, না হইলে স্পর্শ করবেন, স্পর্শ করতে পারলেন না, মুখে চুমন দিতে পারলেন না, স্পর্শ করতে পারলেন না, তাহলে এক হাতের ইশারা করবেন আল্লাহ আকবার, আর ইশারা করে বারবার করে তকবীর পড়বেন না, চলতে থাকবেন আপনি। হাজিরে আসওয়াদ চুমন দেওয়ার জন্য চরম ভিড় ভাড় করা, ধাক্কাধাক্কি করা, এটি সুন্নতের খেলাফ কাজ এবং গুনহার কাজ। একটি সুন্নত আদায় করতে গিয়ে হারাম কাজ, নিজেকে কষ্টে ফেলা, অন্য বহু লোককে কষ্ট দেওয়া, যাই হোক না। এবং এই ক্ষেত্রে বিশ্বাসের আকিদার আরেকটি বিদাত হচ্ছে যে হাজিরে আসওয়াদ সম্পর্কে মনে করে যে হাজিরে আসওয়াদের মধ্যেই এমন বরকত রয়েছে যেই বরকত সরাসরি পাথর থেকে, কি আল্লাহ পাকের পক্ষ থেকে পাথর থেকে পাওয়া যায়, সেই জন্য নিজে তো চুমন দিবে দিবে, বাচ্চাদেরকে যদি চুমন দেওয়াতে না পারে তাহলে হাজিরে আসওয়াদ আদে হাত দিয়ে নিজের হাতটা তখন বাচ্চাদের গায়ে হাত বুলাবে, হাত ফেরাবে না, চুমন দিতে বলা হয়েছে, না হলে ছেড়ে দিতে বলা হয়েছে, কিন্তু আপনি হাতটা কোন রকম ঢুকিয়ে দিলেন, আর ঢুকিয়ে দিয়ে হাতটা যে নিলেন মোবারক হাত, মানে হাজিরে আসওয়াদ থেকে যেহেতু ফিরে এসছে, ছুঁয়ে এসছে, তারপরে ছেলে মেয়েদের গায়ে আপনি হাত ফিরাতে থাকেন, তারপরে হাজিরে আসওয়াদ থেকে শুরু করলেন তওয়াফ। এই তওয়াফে প্রথম যে তওয়াফ, তওয়াফে কদুম বলা হয়, এই তওয়াফে কদুমের দুটি সুন্নত রয়েছে। একটি হচ্ছে রামাল করা, মানে প্রথম তিন চক্করে, প্রথম তিন প্রদক্ষিণে চক্করে একটু পায়ের ধাপ ছোট করে জোরে চলা, ভিড় যদি না থাকে, ভিড় থাকলে করবেন না, কিন্তু অনেকে এখানে ভুল করে সাত চক্করই করতে থাকে, ও জানেন না, যখনই সুযোগ পায় সাত চক্কর মধ্যে দৌড়তেই থাকে। আর একটি কাজ হচ্ছে এজতেবা, এজতেবা মানে ডান বগলের নিচ দিয়ে এহেরামের কাপড়টি নেওয়া, ডান কাঁধটিকে খোলা রাখা, শুধু তওয়াফে কুদুমের সময়, অন্য কোন তওয়াফে নয়, এবং তওয়াফের আগেও নয় পরে নয়। হাজি সাহেবরা যে ভুলটি করে সেটি হচ্ছে যে অনেক হাজিরা মিকাত থেকে যেমনই এহরাম বাঁধল, ডান কাঁধ খোলা, এখান থেকেই ডান কাঁধ খোলা, এটি সুন্নতের খেলাফ, বাড়াবাড়ি হয়ে গেল, যেখানে আল্লাহ নবী শুরু করেছেন যখন তওয়াফ তখন থেকে করেছেন, আপনি আগে থেকে শুরু করে দিলেন। আরেকটি ভুল হয় এই ক্ষেত্রে, এই ইজতেবা চলতেই থাকে, এমনকি তওয়াফ শেষ হওয়ার পরে নামাজ পড়ছে কাঁধ খুলে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধ খুলে নামাজ পড়তে নিষেধ করেছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, লা ইউসাল্লি আহাদুকুম ফি সাবিল ওয়াহিদ লাইসা আলা আতিকি মিনহু শাই, তোমাদের কেউ যেন একটি কাপড় হইলেও এমন ভাবে নামাজ পড়বে না, একটি কাপড় হইলেও এমন ভাবে নামাজ পড়বে না যে কাঁধের ওপর কিছু নেই, কোনো কাপড় নেই, তাহলে একটি কাপড় যদি হয় বড় চাদরের মতো, মেক্সির মতো, জুব্বার মতো, জুব্বার নিচে কিছুই নেই, তাহলে কাঁধ থেকে ঢাকা হইতে হবে, চাদর আছে চাদরকে বেঁধে নিতে হবে, বড় চাদর আছে যা দিয়ে হাঁটু পর্যন্ত ঢাকবে, আর এইদিকে কাঁধ তো কাঁধ ঢেকে হাঁটু পর্যন্ত ঢাকতে হবে, টাকনাই পৌঁছাচ্ছেন আর এদিকে নাই এখানে বেঁধে আছেন, না এরকম করবেন, আর গা খোলা আছে কাঁধ খোলা, শেষ বিশেষ জায়গায় লোকেরা পড়ে থাকে যেগুলি সুন্নত নেই, সহিহ হাদিসে নেই, হয় একেবারে জয়ীফ হাদিস আছে কোনো কোনোটি, আর না হইলে একেবারে জয়ীফ হাদিস পর্যন্ত নেই, ভিত্তিহীন দোয়া, বানানো দোয়া। বানানো দোয়া গুলির একটি দোয়া হচ্ছে কাবার দরজার সামনে তওয়াফ করার সময় এই দোয়াগুলি পড়ে, আল্লাহুম্মা ইন্নাল বাইতা বাইতুকা ওয়াল হারামু হারামুকা ওয়া আনা আবদুকা, এই দোয়া সুর ধরে পড়ে। আর এই দোয়াগুলিতে মজার কথা হচ্ছে যে একটা ইমাম বানায়, মুয়াল্লিম নেই ভাড়া করে স্থানীয়, আর তারপরে সে সামনে পড়তে থাকবে, আর পিছনে পিছনে যা পড়ছে, যা কানে আওয়াজ আসছে, ভুল আসুক আর সহি আসুক, সেটাই বলতে আছে, অর্থ বুঝে না, কি চাইলো না চাইলো, যদি জিজ্ঞাসা করেন যে আচ্ছা বাবা কি চাইলেন আপনি, তা তো বলতে পারি না, কিছুই তো বুঝি না, আরবি বুঝি না, হাহা লাদরি, হাহা লাদরি, দুনিয়াতে যদি হাহা লাদরি হয় তো কবরেও হাহা লাদরি থাকবে, তো এইরকম হাহা লাদরিওয়ালা দোয়া করবেন না, দোয়া করবেন যাতে করে আপনার অন্তরে ইয়াকিন থাকে যে আমি আল্লাহর কাছে এই চেয়েছি, আল্লাহর কাছে আশা করি পাবো, উদুল্লাহ ওয়ান তুমুকিনুনা বিল ইজাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো এবং তোমাদের জাতি কবুল হওয়ার সম্পর্কে ইয়াকিন থাকে, দৃঢ় বিশ্বাস থাকে যে আল্লাহ কেন কবুল করবেন না, অবশ্যই কবুল করাবো, আল্লাহ পাকের দরবারে নেব আল্লাহর কাছে, তাই মনে দোয়া করবেন, এককভাবে চিত্তে দোয়া করবেন, অর্থ বুঝে দোয়া করলে তো আর মন্ত্রের মতো পড়তে আছেন, সামনে একজন পড়ছে, আপনারা শুনছেন আর পড়ছেন, বিদাতি তরিকা। বিশেষ বিশেষ দোয়ার ক্ষেত্রে একটি দোয়া পড়ে কাবার গেটের সামনে, ওই দোয়া একটি বিদাত রয়েছে। আর একটি দোয়া পড়ে কাবার যে ছাদ থেকে পানি পড়ার নালা রয়েছে, দেখেছেন মিজাব কোন দিকে আছে বলতে পারেন? কোন দিকে আছে? উত্তর দিকে, মাশাআল্লাহ, মদিনার দিকে আছে। আহ, পিতলের সোনালী রঙের নালা আছে। তো ওই সামনে যখন আসে তখন বিদাতি হাজিরা বলে আল্লাহুম্মা আজিল, বলে তারা বলে যে আল্লাহুম্মা আজিল্লেন আজিল্লানি ফি যিল্লিকা ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাক, বিদাতি দোয়া। দোয়ার অর্থ ভালো হলেই যে আপনি মানে বানিয়ে দোয়া করবেন আর বিশেষ ক্ষেত্রে তা চলবে না। অর্থ ভালো হইলেও যেহেতু ক্ষেত্র আপনি খাস করে দিলেন যে বিশেষ জায়গায় এই জায়গা মিজাবে নালার নিচে ওখানে আমি এই দোয়া করব, তারপরে বিশেষ তরিকাতে দোয়া করবো, খাস দোয়া, একটা খাস দোয়া ওখানে রয়েছে, সেই জন্য বিদাত। তাহলে এখানে দুটি বিদাত, একটা হচ্ছে যে স্থান খাস করলেন আর দোয়াও খাস করলেন, আল্লাহুম্মা আজিল্লানি ফি যিল্লাকা ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাকা, খাস দোয়া হইলো আর স্থান খাস করলেন যে ওই নালার সামনে হইলো, সেই জন্য এই দোয়া বিদাত। বাকি নালার সামনেও করেন, অন্য দিকে করেন, আল্লাহ তোমার আরো সে ছায়া দান করি, আল্লাহ কিয়ামতের মাঠে ছায়া দান করি, যদি এর অর্থ বিদাত দোয়ার অর্থ, কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গায় করেন না। তারপরে রুকনে ইরাকি, কাবার চারটি কর্নার রয়েছে, কোনা রয়েছে, হ্যাঁ, চারটি কোনার নাম রয়েছে প্রত্যেকটি। আপনারা হয়তো একটি কোনার নাম জানেন, কি রুকনে ইয়ামানি, কোন কোনাকে বলে? দক্ষিণ পশ্চিম, ইয়ামানের দিকে যেহেতু সেজন্য ইয়ামানি, দক্ষিণ পশ্চিম দিকে। আর আরেকটি কর্নার যেটি পূর্ব দক্ষিণ সেটাও ইয়ামানের দিকে আছে, কিন্তু সেখানে যেহেতু হাজিরা আসর লাগানো আছে সেজন্য সেই রুকনটা হাজিরা আসর, রুকনুল হাজিরা আসর বলেই মশহুর, লোকেরা জানে। তাহলে এই দুটি হয়ে গেল রুকনে ইয়ামানি, দুটি রুকনে ইয়ামানি ইয়ামানের দিকে। আর দুই একটি হচ্ছে যেটি হচ্ছে আপনার পূর্ব উত্তর দিকে, পূর্ব উত্তর দিকে, সেটাকে বলা হয় রুকনে ইরাকি, যেহেতু ইরাক সেখান থেকে মক্কা থেকে পূর্ব উত্তর দিকে। আর আরেকটি হচ্ছে যেটি পশ্চিম উত্তর দিকে, সেটিকে বলা হয় রুকনে শামি, যেহেতু শাম দেশের দিকে, সিরিয়া জর্ডনের দিকে, ফিলিস্তিনের দিকে, সেই জন্য রুকনে শামি। তো রুকনে ইরাকের কাছে বিদাতির আর একটি দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাক্কি ওয়াস শিরকি ওয়াল কুফরি, এরকম কিছু দোয়াগুলো সুর ধরে পড়ে, কি মজা লাগে শুনতে। যেমন সুরের ওয়াজ শুনতে মজা লাগে ইন্ডিয়া বাংলাদেশে, তেমনই মজা লাগে এই দোয়াগুলি শুনতে। কিন্তু কোরআন সুন্নার অনুসারীরা এগুলি কি বিদাত মনে করে? এবং আপনি একজন মুসলিম হিসাবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ করবেন, সুতরাং আপনাকে এগুলি ত্যাগ করতে হবে, মজা লাগলেই হয় না। আপনারা দুনিয়ার কায়দা একটা জানেন, দুনিয়ার একটা গ্রামার জানেন, যে যত মজা লাগে খেতে তত বেশি ক্ষতি, ঠিক না? ক্ষতি না, যত বেশি স্বাদ লাগে মজা লাগে খেতে তত বেশি পেটের ক্ষতি করে, করে না? তাহলে বিদাত গুলি এই জন্য মজা লাগে যে শয়তান ওগুলোকে সাজিয়ে পেশ করে মানুষের সামনে, যেগুলি কর ভালো লাগছে, কেউ করে না, তুই করছিস, কত মজা লাগে, কত সুন্দর সুরে পড়ছে দোয়াগুলি, তাতে বেশি ক্ষতি। বিদাত করবেন, আমলকে নষ্ট করবেন। এখানে আরেকটি হাদিস বলে দিই যে বিদাত কেন করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছেড়ে দিয়ে আপনি হজ করলেন, নবী সাল্লামের তরিকা ছেড়ে দিয়ে আপনি নামাজ পড়লেন, তাহলে নবী সাল্লামের মতো নামাজ হলো না আপনার, নবী সাল্লামের হজের মতো আপনার হজ হলো না। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফে রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে হজ করে আসে, লাইসা আলাইহি আমরুনা, আমার আদর্শ মোতাবেক তা হলো না, আমার হজের মতো তার হজ হলো না, আমার নামাজের মতো নামাজ হলো না, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যাত, মারদুদ, রিজেক্টেড, কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে এই বলা হচ্ছে যে আপনি যদি হজ করে আসেন আর বিদাতি তরিকা নবীর তরিকা হজ না করে আসেন, খেয়াল করলেন না, সুন্নত করলেন, বিদাত করলেন, ভালো করলেন, মন্দ করলেন, যা যেখানে দেখলেন তাই করলেন, তাহলে ফাহুয়া রাদ্দুন হয়ে যাবে, প্রত্যাখ্যাত হয়ে যাবে। এমন না হয় যে হজ করে এসেও টাকা পয়সা খরচ করেও মেহনত পরিশ্রম করে কত যে কষ্ট করলেন, ক্লান্ত হইলেন হজে, আর শেষখানে হইল ওই রকমই যেমন কোরআনে কারিমের সূরা গাশি আল্লাহ পাক বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমকারী কিছু লোকেরা হবে আর মেহনত করবে চরম, নাসিবা ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, কিন্তু তারা উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। তারপরে রুকনে ইয়ামানিতে স্পর্শ রয়েছে, যদি সম্ভব হয় তো রুকনে ইয়ামানি যদি সেখানে ছুইবেন আপনি, স্পর্শ করবেন, কিন্তু চুমা দেওয়া নেই, অনেকে চুমা দেয় সেখানে। তারপরে আরো যে দুটি কোনা রুকনে শামি রুকনে ইরাকি রয়েছে সেগুলিতে অনেকে চুমা দেয়, এমনকি যে কোনো জায়গায় দেওয়াল ধরে জড়িয়ে থাকে সবগুলি হচ্ছে বিদআত। আবেগে কোনো কাজ করবে না, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে দলিল দেখবেন, পড়বেন, সহি কথা শুনবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এগুলি কি প্রমাণিত আছে না, লোকেরা এমনিতে ধরে আছে, কাবাকে ধরে আছে, যেখানে সেখানে চুমন দিচ্ছে, দেখা দেখি কাজ করবেন না, পড়ে শুনে এবং সহি কথা জেনে আমল করবেন। কাবার দেওয়াল অথবা মাকামে ইব্রাহিম এগুলি স্পর্শ করে ছেলে মেয়েদের গায়ে হাত বুলানো, এগুলিও বিধান। সাফা মারওয়ার সাইয়ের ক্ষেত্রে আরেকটি বিদাত আছে, অনেকের উজু করে, তাওয়াফের সময় উজু থাকলে ভালো কথা, উজুতে করে নেন, তাওয়াফের সময় অবশ্যই উজু লাগবে, কিন্তু তাওয়াফের পরে হয়তো উজু নষ্ট হয়ে গেছে, না উজু করে আসে, কারণ সাফা মারওয়ার সাই করতে হবে, উজু নেই না বিদাত, কারণ সাফা মারওয়ার সাইয়ের জন্য উজুর শর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আর যেটা বলা হয়নি সেটা যদি অতিরিক্ত আপনি করেন যে বিদাত হয়ে গেল, এর নামই বাড়ালেন বিদাত। সাফা মারওয়ার সাইয়ের জন্য এবং বাইতুল্লাহর তাওয়াফের জন্য প্রত্যেক চক্রে প্রত্যেক প্রদক্ষিণের জন্য এক একটি করে দোয়া, এই দোয়া প্রথম কথা সহি হাদিসও নেই, যঈফ হাদিসও নেই, কোন হাদিস নেই, শুনে রাখেন প্রত্যেক চক্রে দোয়া। আবার দোয়াগুলির ক্ষেত্রে কি করে, হয়তো দোয়া আগেই পড়া হয়ে গেল, তাওয়াফ শেষ হলো না, তখন চুপ, বাকি যে তাওয়াফের অংশটুকু রয়েছে এমনি তাওয়াফ হয়েছে, কারণ তার দোয়া পড়া খারাপ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাই না, এইরকম ভুল করে। আবার এর উল্টোটাও করে কি, যে দোয়া পড়া শেষ হয়নি, দোয়া বাকি আছে, তাওয়াফ এক চক্কর শেষ হয়ে গেছে, ধরেন দ্বিতীয় চক্করের দোয়া বা প্রথম চক্করের দোয়া কি হয়ে গেছে, তাওয়াফ করা শেষ হয়ে গেছে আর দোয়া শেষ হয়নি, দোয়া শেষ হয়নি অসম্পূর্ণ বাক্য সেখানে স্টপ করে দিল, কারণ আমার চক্কর শেষ হয়ে গেছে, কত ভুল করে। একেতে বানানো দোয়া, মন গড়া দোয়া, তারপরে সেই দোয়াগুলিকে এইরকম করে, সুতরাং এইভাবে প্রত্যেক চক্করের দোয়া না পড়বেন না, ওইসব কিতাব কিনবেন। আপনাকে যদি সহি এবং জাল কিতাবের পার্থক্য করতে হয়, একটা সহজ ভাষা বলে দিচ্ছি, সহজ তরিকা বলে দিচ্ছি, আপনি যাবেন মিকাতগুলিতে, মিকাতে দেখবেন যে বইগুলি বিক্রি করছে, ছোট বই হওয়া দোষ নয়, কিন্তু এই বইটা সুন্নতি না বিদাতি, ওখানে এখানকার ইসলামিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আপনার কাউন্টারগুলি করা আছে, অফিস করা আছে, সেখানে বিতরণ হচ্ছে, সহি কিতাব বিতরণ হচ্ছে, আপনি নেন, কিন্তু ফুটপাতে যারা মিসওয়াক বিক্রি করে এই ধরনের লোকেরা অথবা কিতাব নিয়ে ঘোরাঘুরি করছে, দেয়ালেন দেয়ালেন খামসারি আল্লাহর বাড়িয়াল করছে, তাদের কাছ থেকে যদি কিতাব নেন, আর কেমন করে জানবেন যেটা সহি না ভুল কিতাব, তার একটা লক্ষণ হচ্ছে আপনি পাতাগুলো উল্টিয়ে দেখবেন, আর দেখবেন যে প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্করের দোয়া, সাত চক্করের সাত দোয়া, দেখলেই জানবেন যে এটা বিদাতি কিতাব, এটা খুব সাধারণ মানুষের জন্য খুব সহজ তরিকা জানার জন্য। আর যদি এগুলি না থাকে তাহলে জানবেন যে ইনশাআল্লাহ তাআলা আশা করি সহি কিতাব রয়েছে। তারপরে আরাফার দিকে যান, আরাফায় গেলে অনেক বিদাত ওখানে রয়েছে, আরাফায় গিয়ে আজকাল ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের অধিকাংশ হাজিরা শুধু জাবালে রহমা কোথায়, জাবালে রহমা কোথায়, ও জাবালে রহমা শুধু সন্ধান করবে, ওখানে যাবে, জাবালে রহমা চড়বে অথবা তার কাছে যাবে, এটা জরুরি তার জন্য। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জাবালুর রহমান নামই ছিল না প্রথম কথা। তারপরে এই জাবালুর রহমাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে এসে চড়েননি, মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা যেটি ছিল অবস্থানের, তা ওই পাথর অথবা ওই পাহাড়ের যে ছিল, যে পাহাড়ের পাশে তিনি অবস্থান করেছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাই যদি সেখানে যায় কি করে হবে, ওয়াকাফতু হাহুনা, আমি এখানে অবস্থান করলাম পাহাড়ের উপরে না পাহাড়ের নিচে, আরাফাতু কুল্লুহা মাওকিফুন, আর আরাফার সমস্ত জায়গায় হচ্ছে অবস্থানের জায়গা, যে কোনো জায়গায় তোমার অবস্থান করো, সেই উপত্যকা ওয়াদি অরনা যেটি বলা হয় নিচু জায়গা, মসজিদ পাশে যে নিচু জায়গা আছে সেই জায়গাটি বাদে, ওই জায়গাটি বাদ দিয়ে। তারপরে আরাফাতে এসে অনেকে যখন ভিড় দেখে ভিতরে, খেয়ালও করে না যে আমার আরাফার বর্ডারের মধ্যে ঢুকলাম কি ঢুকলাম না, আজকাল ইংরেজি ভাষায়, আরবি ভাষায়, আরো অন্যান্য ভাষায় হতে পারে লিখা আছে, হ্যাঁ, যে আরাফা স্টার্টিং হেয়ার, আরাফা এখান থেকে সুর, বেদায়াত আরাফা শেষ হয়ে যাচ্ছে, আপনি যেতে যেতে হয়তো শেষ করে দিলেন বা সাইড দিয়ে শেষ হয়ে যাচ্ছে, নেহায়াত আরাফা, আরাফা শেষ, এখানে আরাফা এন্ড লিখা আছে, খুব সহজ ভাষা লিখা আছে, আপনি দেখুন, দেখে ভিতরে ঢুকুন, আরাফার বাইরে সারা দিন যদি থেকে আসে তবু আরাফার অবস্থান আপনার হবে না, আর আরাফার অবস্থান যদি না হয় বাইরে থেকে চলে আসে, যদিও ভিড়ের মধ্যে থেকে এলেন হয়তো হজ হবে না। নবী করিম প্রশ্ন পরে করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হাজ্জ আরাফা, হজ হচ্ছে আরাফায় অবস্থানের নাম, সুতরাং আরাফার বাইরে খবরদার থেকে আসবেন না। এই ক্ষেত্রে আর একটি ভুল যা করে তা হচ্ছে সূর্য ডুবে না তার আগেই, আগে ভাগে চলে যায়। ভিড়ে আর কত থাকবো, আর আগে ভাগে চলে গেলে ভিড়টা বাঁচতে পারবো, গিয়ে গাড়ি পেয়ে যাবো, অথবা পায়ে হেঁটে আগে মুজদালিফা পৌঁছে যাবো, ভালো জায়গা পাবো। আসর থেকে মাগরিবের মাঝে সূর্য ডুবেনি, তার আগেই আরাফা ছেড়ে দিয়ে বাইরে চলে এসেছে, তাহলে ওয়াজিব ছুটে গেল, সুন্নতের খেলাফ হলো, ওয়াজিব ছুটে গেল, দম দিতে হবে, না হলে হজ অসম্পূর্ণ থাকবে। সূর্য ডুবিয়ে দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করা হচ্ছে ওয়াজিব। আরেকটি মাসলা শুনেন, আরেকটি বিদাত, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের অধিকাংশ হাজিদের ইতিকাদ, অধিকাংশ মুসলিমদের ইতিকাদ, আরো কিছু আরব দেশে এই বিদাতি আকীদা আছে যে হজের দিন আরাফার দিন যদি শুক্রবার পড়ে তাহলে তার নাম হচ্ছে হজ্জে আকবরী। তারপরে কি আরো কথাবার্তা, যদি একদিন আগে পরে হয়ে যায়, শুক্রবার না শনিবারে চলে গেল অথবা বৃহস্পতিবার চলে গেল, সৌদি আরবের অনেক খরচ আছে সরকারের, এই জন্য চালাকি করে এইটাকে এদিক সেদিক বানচাল করে দিল, শুক্রবারে হজ হইতে দিল না। এই হলো জাহেল মূর্খদের কথা, শুনেছেন? শুনেছেন, অনেকে শুনেছেন। কি খরচ আছে, কি স্বার্থ আছে, আর তারপরে আপনার যে এতেকার বিদাতি বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস, না কোনো সহি হাদিসে আছে না কিছুতে আছে যে শুক্রবারে হজ হলে, একটা জাল কথা, মিথ্যা কথা কি আছে যে শুক্রবারে যদি আরাফা হয় তাহলে 72 হজের নেকি পাবে, এই বিদাতি এতেকার তাদের। এক হজ নয়, কত হজ পাবে? 72 হজ। এইরকমই এতেকাদ আছে মাজারগুলি সম্পর্কে। দেশে থাকতে শুনতাম যে আজমিরে গেলে তিনবার গেলে এক হজের নেকি পাওয়া যায়, কবর পূজারীদের এতেকাদ। আজকাল শুনেছি নাকি ওই বিশ্ব ইজতেমা যেটা হয় তাতে নাকি গেলে ওরাও বলে দেখা দেখি যে আজমির গেলে পাবি, আয় আমাদের কাছেও পাবি, চিল্লা লাগাতে আসলে এখানে বিশ্ব ইজতেমাতে আয়, তুই এখানে আসলেও তোরা তিনবার আসলে এক হজের নাকি পাবি। অনেকে বলে প্রচার মাধ্যমে, গতবার না তার আগের বা কয়েক ভাই শুনে এসে বললো, তারা সাক্ষী, আল্লাহ পাক ভালো জানেন, বলবে জনসাধারণ বলছে যে আমরা তো গরিব মানুষ, মক্কা তো আমরা যেতে পারি না, সেই জন্য এখানে আসছি, এই আশা নেই যে এখানে যদি দুই তিনবার আসতে পারি তো আল্লাহ করে হজের নাকি পাবো। হ্যাঁ, কি বলেন, এহরামের কাপড় পরে, আউযুবিল্লাহ। দেখছেন, এগুলি আরো অতিরিক্ত বিদাত, যেন বিদাতের কোন স্টেশন নেই, কত যে বিদাত রয়েছে। তো এই হজ্জে আকবরীর এতেকাদ, যে শুক্রবার আরাফা হলে হজ্জে আকবর হবে বেশি নেকি হবে আর অন্য দিনে হলে কম নেকি হবে, কেউ যদি শুক্রবার আরাফা পেয়ে যায় তাহলে ওর খুশির শেষ নেই, একটা হজ করে 72টি স্বীকার করেছি। আমাদের দেশে একটা প্রবাদ আছে, এক গুলিতে দুই শিকার, দুই শিকার নয় 72 শিকার, এক গুলিতে 72 শিকার, একটা হজ করে 72টি হজের নেকি, বিদাতি আকীদা, ভ্রান্ত বিশ্বাস, কিছুই পাবে না, ফহরাদুন, ওই একটা যেটা আসল ছিল সেটাও মরদুদ, প্রত্যাখ্যাত হয়ে যাবে। মুজদালিফা এবং মাশআরুল হারাম, মাশআরুল হারাম মুজদালিফার পাহাড়ের নাম। এখানে আল্লাহ পাক জিকির আজকার করতে বলেছেন, ফায়জা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তোমরা যখন আরাফা থেকে প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির আজকার করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কাছে দোয়া করবে, ইনদাল মাশআরিল হারাম, মাশআরুল হারামের নিকটে, ওই পাহাড়ের পাশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দোয়া করেছেন সেই জায়গায় মুজদালিফার মসজিদ তৈরি হয়ে আছে। তো এখানে ফজর নামাজের পরে দোয়া করা সুন্নত, কিন্তু এখানে করে কি, বিশেষ বিশেষ ওর জন্য দোয়া গড়েছে বিদাতিরা, মাশআরুল হারামে দোয়া পড়ার জন্য, মুজদালিফে দোয়া পড়ার জন্য বিশেষ বিশেষ দোয়া গড়েছে। এই দোয়াগুলি বিদাতি দোয়া, মন গড়া দোয়া, খাস খাস দোয়া। তবে আপনার দুনিয়া আখেরাতের যা ইচ্ছা আপনি চান, আরবি ভাষায় চান, আরবি ভাষা জানলে বাংলা ভাষায় চান, তবে কোরআনের দোয়া হাদিসের দোয়া এগুলি করুন, কিন্তু বানিয়ে বানিয়ে দোয়া করুন, অথচ কোরআন হাদিসে নেই এইরকম কোনো দোয়া করবেন না ওখানে। অথবা বানানো দোয়া কিতাবে লেখা আছে যে এটি হচ্ছে মুজদালিফার দোয়া, এটি হচ্ছে আরাফার দোয়া, এ হচ্ছে মাশআরুল হারামের দোয়া, ওই সব দোয়া পড়বেন না, এমন কোন দোয়া, খাস দোয়া নেই, যে কোনো দোয়া আপনার যা গরজ আছে আল্লাহ পাকের দরবারে আপনি চান। মুজদালিফা এসে অনেক হাজি সাহেবরা, প্রথম সুন্নত হচ্ছে এখানে এসে মাগরিব এশা জমা করে নামাজ, উযু করবে, উযু করে মাগরিব এশা জমা করবে, তা না করে প্রথম কাজ শুরু করে পাথর কুড়ানো, কঙ্কর মারবে সকালবেলা গিয়ে, ওই জন্য আগে কাজ হচ্ছে মুজদালিফায় কঙ্কর কুড়া। এক তো নামাজ বাদ দিয়ে ফরজ নামাজ মাথার উপর চেপে আছে, তা বাদ দিয়ে কঙ্কর কুড়াচ্ছে। দুই নম্বর কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা থেকে পাথর নেননি। গত বছরের সেই হাদিস নিয়ে এসে আপনাদের শুনিয়েছিলাম যে ভাইরা পুরানো আসেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালবেলা ফজর নামাজের পরে ফরসা হওয়া পর্যন্ত দোয়া করলেন, তারপরে মিনার দিকে আসছিলেন, রাস্তাতে মিনা আর মুজদালিফা আর মিনার মাঝখানে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন যে যে উলকুতলি হাসান, আমার জন্য কয়েকটা কঙ্কর নিয়ে আসা, পাথর কুড়িয়ে নিয়ে আসা, কুড়িয়ে নিয়ে এসে দেওয়া হলো। সাতটি মারতে হবে সেদিন মাত্র সাতটি নিয়ে আসা হলো, কিন্তু আজকাল বিদাতপন্থীরা এই মুজদালিফা থেকে পাথর নেওয়াকে বাধ্যতামূলক মনে করে বিদাত, এবং চার দিনের পাথর নেই, সাতটি, একুশ, একুশ, একুশ, সত্তরটি পাথর, সত্তরটি পাথরের বোঝা নিয়ে হাজি সাহেবেরা চার দিনের পাথর মুজদালিফা থেকে নিয়ে আসে, এই বিদাত করে, মনে করে যে ওখান থেকে নিতে হবে, এমন কোনো কথা নেই। বরং এটা যদি মনে করেন যে ওখান থেকে জরুরি আছে চার দিনের, তাহলে নিজে কষ্টও করলেন এবং বিদাতও করলেন। এই রাত্রের জাগরণ করা, সাব্যদারি করা, রাত জেগে ইবাদত বন্দী করা, এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব এশা পড়েছেন, পড়ার পরে শুয়ে গেছেন, আপনি হালকা কিছু খাওয়া দাওয়া করেন, মাগরিব এশা নামাজ পড়ে তারপরে ঘুমিয়ে যান, ফজরের সময় জাগেন, ফজরের একটু আগে জেগে উযু করে নেন, লাইন টান যাতে একটু কম থাকে বাথরুমে সেজন্য একটু আগে জেগে যান, এটা আপনার সুবিধার জন্য বলা হচ্ছে। তারপরে আপনি ফজর নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, এটি সুন্নত। কিন্তু রাত জেগে জেগে ইবাদত করবেন, তাহাজ্জুদ পড়বেন, এইরকম কাজ এখানে সুন্নত নয়। আর একটি বিদাতি কাজ করে কঙ্করগুলি সম্পর্কে, অনেক বিদাতি হাজিরা কঙ্করগুলিকে সুন্দর করে পানি দিয়ে ধয়, ধুয়ে পরিষ্কার করে, শুনেছেন না শুনেননি, করে বিদাতিরা করে, পাথরগুলিকে ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে। এইরকমই আর একটি বিদাত হচ্ছে এহরামের, এহরামের কাপড় তো আছে, এহরামের মতো কাপড় কাফনের জন্য নিয়ে যায়, মক্কা থেকে কাপড় কিনে আর জমজম দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে নিয়ে যায়, যে এটা জমজম দিয়ে ধুয়েছি আর মক্কার মোতাবারক বরকতের কাপড়, এই কাপড়ে যাতে করে আমার কাফন হয়, ইয়ার এক বিদাত আছে, হাজি সাহেব নিয়ে যায়। আরেকটি বিদাত কঙ্কর মারার ক্ষেত্রে হচ্ছে যে কঙ্কর মারতে গিয়ে কঙ্কর না মারে জুতা স্যান্ডেল মারে, কারণ এক বিদাতি বিশ্বাস যে কাকে মারছি, শয়তান মারছি, শয়তান মারছি তো শুধু ছোট কঙ্করে কি হবে, শয়তানের চোখ তো কানা হবে না, শয়তানকে বেশি লাঞ্ছিত করলে জুতা স্যান্ডেল মারতে হবে, জুতা স্যান্ডেল মারতে হবে। তারপরে এই যে শয়তান মারছি ধারণা, এটি হচ্ছে বিদাতি ধারণা, কারণ নবী করিম সাল্লাম পাথর মারার উদ্দেশ্য বলেছেন লেকামাতে জিকরিল্লাহ, রামিউল জিমার এই জামারাত গুলি, শয়তান বলেননি, জামারাত বলেছেন প্রথম কথা, এগুলির নাম জামারাত, আর জামারাত মারার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জিকিরকে কায়েম করা, প্রতিষ্ঠিত করা, আল্লাহর জিকিরকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করছেন, আল্লাহকে আপনি স্মরণ করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহর তাজিমের একত্ব প্রকাশ করা, যে আল্লাহর চাইতে বড় পৃথিবীতে কিছু নেই, আমার দেশ মহান নয়, আজকাল কিছু স্লোগান এরকম আছে নাই, আমার দেশ মহান, আমার দেশ মহান বলে কিছু নেই, আমার নেতা মহান বলে কিছু নেই, আমার যে বিধানদাতা মানে দুনিয়ার যে, যেমন মার্ক্সবাদীরা কার্ল মার্ক্সে বিশ্বাসী, অন্যরা অন্যতে বিশ্বাসী, গান্ধীবাদীরা গান্ধীতে বিশ্বাসী, আমার নেতা মহান, ওইসবও নেই, সব ইসলামে নেই, এসবকে আপনি বাতিল ঘোষণা করে বলছেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, আমার না ভূমি মহান, না আমার ভাষা মহান, না আমার অন্য কিছু মহান, একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, এই ঘোষণা করছে। এই জিকিরকে প্রতিষ্ঠিত করার জন্য হচ্ছে পাথর মারা, পাথর মারা শয়তানকে পাথর মারা নয়, শয়তানকে পাথর মারার বিদাতি এতেকাদ হয় তখন স্যান্ডেল জুতা শুরু করছেন, আর তারপরে তখন এমন গরম হয়ে আসছেন যে শয়তানকে যেন সত্যি মারছি, মেজাজ এত গরম হয়ে গেছে, কাউকে দেখা দেখি নাই, তখন কাকে ধাক্কা লাগলো, কাকে কষ্ট হলো, কি হলো না হলো ওইসবের পরোয়া নেই, কিন্তু যখন আল্লাহর জিকির করছি তখন আপনার মধ্যে তাওয়াজু আসবে, খাকসারিতা আসবে, বিনয়ী হবেন আপনি, নম্রতা আসবে, নিজেকে নরম দুর্বল মনে করবেন, নিজেকে মনে আল্লাহর গোলামই করতেছে, আল্লাহর গোলাম হয়ে আমি হাজির হয়েছি আল্লাহ পাকের দরবারে, এগুলি খেয়াল কখন আসবে, যখন আপনি সুন্নত মোতাবেক এই হজের বিধানগুলি আদায় করবেন। আরেকটি ভুল রয়েছে হাজির সাহেবদের অনেকের, যে অনেকে মনে করে যে এত কুরবানি জবাই করে লাভ কি, খামা খেতে নষ্ট হচ্ছে, হয়তো কুরবানির টাকাটা ফকির মিসকিনকে দান করিয়ে দিই, এটা অনেকেই করে, এই ভুল হাজির সাহেব অনেকেই করে, আর এরকম বিভ্রান্ত করার জন্য অনেকে বসে আছে মক্কায়, এমন এমন পথভ্রষ্ট লোক বসে আছে বিভ্রান্ত করার জন্য, কেউ তো মানুষের পকেট মেরে খাচ্ছে, দাও তোমার পক্ষ থেকে কুরবানি করে দেবো, ব্যাংকে ৪০০ টাকা দিতে হয়, আর তুমি যদি এখন কিনতে যাও এক তো হয়রান হবে, তারপরে ৪০০ টাকার নিচে কোনো কুরবানি পাবে না, দাও ২০০ টাকায় তোমার কুরবানি করে দিচ্ছি, ২৫০ টাকায় কুরবানি করে দিচ্ছি, আপনি ভাবি আমার তো ১০০-১৫০ টাকা বেঁচে যাবে, চলে গেল, দিয়ে দিলেন ওকে, অথচ জানেন না তাকে যে সে আল্লাহকে কতটুকু ভয় করে, শুধু লেভেল দেখবেন না, অনেক সময় এই লেভেলও ফেল, আর আমরা এমন দেশের মানুষ যেই দেশে গরুর হাটে এরকম দাড়িওয়ালারে ঠকামি করে, করে না, দাড়িওয়ালা লোকেরাই গরুর হাটের দালাল, সুতরাং শুধু লেভেল দেখে কখনোই কথা ভাববেন না যে সব লেভেলই ঠিক আছে, দুনিয়াবি লেভেলও হইতে পারে, দুনিয়ার গরুবেও দাড়িটা হইতে পারে, যাকে ব্যক্তিগত জানেন না, হ্যাঁ যদি কোনো ইমানদার লোককে জানেন অসুবিধা নেই, পরেজগার লোক দিনদার লোক আল্লাহকে ভয় করে, ঠিক আছে ভাই, কোনো গরিব মানুষ হয়তো আছে আমাদের ভাষাভাষী অথবা কোনো মুসলিম ভাই বোন আছে, তাদেরকে আপনি কোরবানিটা করে তাদের বাড়িতে দিয়ে দিবেন, ভালো কথা, বা আপনারা নিজেরাই খাবেন, আপনার গরিব মানুষ মক্কে আছেন খাবেন, অসুবিধা নেই। কোরবানির টাকা তাহলে সাদকা করা যাবে না, দান খেরাত করা যাবে না, তাহলে কোরবানির টাকা যদি সাদকা খেরাত না করে যায়, অনেক বিদাত পন্থীরা বলে যে তুমি হজ করলে কি হবে, হজ করলে তোমার শুধু ফায়দা হইল, হজ না করে এক কাজ করো আমাদের সাথে চিল্লাই চলো, তাহলে তোমার দ্বারা অনেক লোক 40 দিনে হিদায়াত হবে, কত বড় গুমরাহি তাহলে, অথচ ফরজ হজ। এইরকম অনেক খবর অনেক সময় পাওয়া গেছে যে ফরজ হজ, হাজি সাহেব বের হচ্ছে বলছে হজে গিয়ে কোনো হজ পরে দেখা যাবে, দুনিয়ার লোক বেনামাজি হয়ে রয়েছে তাদেরকে তবলিগ করবেন না, তাদেরকে নামাজ রোজা দোয়া কালাম শিখাবেন না, আপনি হজে যাচ্ছেন ওই সব আদে চলেন আমাদের সাথে চলেন, হজের টাকা দিয়ে ওকে নিয়ে চলে গেল বিদেশি চিল্লায়, নিয়ে চলে গেল থাইল্যান্ডে, নিয়ে চলে গেল তাকে মালয়েশিয়া ইন্ডোনেশিয়া নিয়ে চলে গেল, ইউরোপ আমেরিকা নিয়ে চলে গেল, এরকম বহু ঘটনা পয়সাওয়ালাদের সাথে ঘটছে। মাথা মুন্ডনের সময় আরেকটি বিদাত আছে, কিবলা মুখিয়ে মাথা মুন্ডন করা একটি বিদাত রয়েছে। তারপরে মাথা মুন্ডনের সময় খাস দোয়া, চটি কি বিদাতি কিতাবগুলিতে মাথা মুন্ডনের সময় এত দোয়া আছে, প্রত্যেক ক্ষেত্রে আপনার খাস খাস দোয়া তৈরি করে দিয়েছে বিদাত আর বিদাত। তওয়াফে জিয়ারা অনেকে যে 10 তারিখে যে তওয়াফ হজের যে ফরজ তওয়াফ রুকুন, সেই তওয়াফ করার ক্ষেত্রে অনেকে ভুল এই করে যে সারাদিন হয়তো আসতে পারল না, পাথর মারাতে থেকে গেল, মাথা মুন্ডনে থেকে গেল, অথবা নিজের তাঁবুতে বসে থেকে গেল, সন্ধ্যাবেলা আসর পর অথবা মাগরেবে চলো যাই তওয়াফ করে আসি মক্কা গিয়ে। চিন্তা করুন এই বিষয়টি, যারা রাত্রে সন্ধ্যাবেলা আসর পরই যদি আসে তাহলে কমের পক্ষে তাকে মক্কা পৌঁছিতে মাগরেব হবে, মক্কাতে আসতে যদি মাগরেব হয়ে যায় তাহলে তওয়াফ করতে তার 11টা 12টা বাজবে, তওয়াফ আর সাই করতে ফিরে যাবে কখন ফজর হবে ফিরে যাবে, অনেক হাজি সাহেবদের দেখা যায় যে তারা ফিরে গেছে কখন এখানকার স্থানীয় হাজি, আর যারা বৃদ্ধ হাজি বিদেশি হাজি তাদের কথা আর কি বলবেন, এসে 11 তারিখের রাত তওয়াফ করতে এসেছে, এসে নিজের ওই যে হজের বিল্ডিং আছে ওখানে রাত হয়ে গেছে, রাত 12টা 1টা হয়ে গেল তওয়াফ করতে, তখন আর কি করবো, ওখানে হজ বিল্ডিং ছিল ওখানে থেকে গেলাম, মক্কাতে থেকে গেলাম, কত বড় ভুল করল, 11-12 তারিখে হাজি সাহেবদের জন্য মেনাতে রাত্রি যাপন করা হচ্ছে ওয়াজিব, সেই ব্যক্তি ওয়াজিব ছেড়ে দিল রাত্রে গেল তওয়াফ করতে। সুতরাং এই তওয়াফে ফাজা বা তওয়াফে জিয়ারা করতে রাত্রে যাবেন, দিনেই যাবেন এবং সন্ধ্যা নাগাদ খুব বেশি হলে এসা পর্যন্ত যথাসাধ্য ফিরে চেষ্টা করবেন, এইভাবে যাবেন, তাহলে জোহরে পৌঁছে যান, আসরে যদি পৌঁছে যান তো হয়তো আপনি এসা পর্যন্ত ফিরতে পারেন, তাও হয়তো পারবেন না, সন্ধ্যার আগে আগে যদি সেরে নিতে পারেন, পায়ে হেঁটে আসলে অনেক সময় আসা যায়, 1.5 ঘন্টাতে মিনায় পৌঁছে যাওয়া যায় রাস্তা চিনলে, কিন্তু গাড়িতে কোনো ভরসা নেই, গাড়িতে কয়েকবার আমাকে 5 ঘন্টা বসে থাকতে হয়েছে, গাড়িতে 5 ঘন্টা বসে থাকতে হয়েছে, গতবারের ঘটনা তার আগে কয়েক বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছে, শেষে যখন দেখলাম যে গাড়ি আর পৌঁছাতে পারলো না, নিরাশ হয়ে গেল, আর মেনায় ঢুকাতে পারলাম না আজিজিয়াতে, এই পাহাড়টা পার হয়ে হেঁটে গেলেই চলে যাবেন, রাস্তা তোমার চেনা আছে, টান দিলাম আধা ঘন্টার মধ্যে মিনায় ঢুকে, জানটা বাঁচে আমার ওয়াজেব বাঁচাই, ওয়াজেবটা ধরতে হবে আমাকে। তো এইরকম ভুল করবেন না যে রাত্রে তওয়াফ করতে যাবেন আর মিনার বাইরে আপনি রাত্রি কাটাবেন, আইয়ামে তাশরিক 11-12 তারিখে মেনায় রাত যাপন করা উচিত। মসজিদে হারামে অনেক হাজি সাহেবরা অনেক মুসল্লিরা মনে করে যে নামাজির সামনে দিয়ে অতিক্রম করা কোনো দোষ নেই, আর বাধা দিলে আবার চোখ গরম করে মনে করে যে মাসলাই জানে, যে বাধা দিচ্ছে ওকে মনে করে যে মাসলাই জানে না বাধা দিচ্ছে, অথচ এইরকম কোনো মাসলা নেই, যে কোনো মসজিদে মুসল্লির সামনে দিয়ে যাওয়া না যায় হারাম, যদি রাস্তা থাকে, রাস্তা না থাকে আর অপেক্ষা করা সম্ভব হয় তো অপেক্ষা করবেন, রাস্তা নেই অপেক্ষা করা সম্ভব অপেক্ষা করবেন, আর যদি অপেক্ষা করা সম্ভব না হয় তার এত বাথরুমের বেগ হয়েছে আর বরদাস্ত করতে পারছে না, মসজিদ খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা, তাহলে তার জন্য হারাম কাজ হালাল হয়ে গেছে, সে যাবে তখন, অথবা দেখছেন যে আমার তো সাথে ফ্যামিলি ছিল, ফ্যামিলি হাত ছুটে গেছে, এখন যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি মুসল্লির সামনে দিয়ে যাবো না, তাহলে আমার স্ত্রী গেল কোথায় যে খুঁজি বাবা, এ পরেশানির ব্যাপার, এ বড় পরেশানি, বাথরুমের চাইতে বড় পরেশানি, তাহলে সেই ক্ষেত্রে যাইজ হবে এরকম মজবুরির ক্ষেত্রে, কিন্তু আপনি শখ করে মনে করবেন যে মক্কা মদিনায় মুসল্লির সামনে দিয়ে যাওয়া যায় মসজিদে হারামে বা মসজিদে নবীতে না, কখনো যায় না। হাজি সাহেবদেরকে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে আর আরব দেশগুলির মধ্যে মিশরে বিশেষ করে আরো কিছু দেশে থাকতে পারে, হাজি হজ করে গেলে তার একটি উপাধি বাড়ে হাজি সাহেব অথবা আলহাজ, একটি বিধান, একটি বিধান, আলহাজ মৌলানা অমুক, হ্যাঁ হাজি সাহেব অমুক হাজি, আলহাজ এমপি সাহেব, সব বিধান, এটি হচ্ছে কথার বিদাত, সম্বোধনের বিদাত। আলহাজ বলছেন সারা জিন্দগি নামাজ পড়ে এলো আর কপালে দাগ পড়ে গেল, তারপরে আল মুসাল্লি অমুক বলেন না কেন? সারা জিন্দগি বেচার রোজা রাখছে আর সায়েম অমুক রাখেন না কেন? তো হজ করলে যে হাজি বলতে হবে না, এই বিদাত। তারপরে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল্লাহ থেকে যখন তওয়াফ করে হাজি সাহেবেরা বিদায় হয়, বিশেষ করে বিদায় তওয়াফে, তখন যেমন মাজারে শিরিক বিদাত করে অভ্যাস, ওই রকম এখানে আরেকটি বিদাত করে। মাজারের লোকদেরকে দেখেছেন, মাজারে মাজারের দিকে পাছা করে ফিরে যাবে না, মাজার ঘুরে যাচ্ছে তো পাছা করে এদিকে যাবে না, এইভাবে পিছনে সরবে, ধীরে ধীরে পিছনে সরবে। ওইরকম বহু লোককে দেখা যায় মসজিদ নববীতে, মসজিদে হারামে কাবার দিকে তাকাচ্ছে আর এরকম পিছনে সরছে, পিছনে সরছে, বিদাত। তারপরে মদিনা যান, ভালো কথা, কিন্তু মদিনা যাওয়ার নিয়তটা সুন্নতে নিয়ত হইতে হবে। মদিনা যাওয়ার সুন্নতে নিয়ত হচ্ছে যে মদিনা যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত দিয়ে তৈরি করা মসজিদ, যার নামই হচ্ছে মসজিদে নববী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, সেই মসজিদে আমি নামাজ আদায় করার জন্য যাচ্ছি। এটি হবে আপনার প্রথম নিয়ত। এবং সেখানে যাওয়াকে আপনি মনে করবেন না যে হজের অংশ, জরুরি নয়, হজ হয়ে গেছে আমরা, আমার মক্কা এবং মেনা আরাফা মুজদালিফা দিয়ে আমার হজ হয়ে গেছে, এখন ওখানে যদি যেতে পারি ভালো কথা, না হলে অন্য কোনো সফরে আমি যেতে পারি, সুযোগ সুবিধা না হলে পরেও যেতে পারি, কোনো সময় আগেও যেতে পারি, এর আগে এসেছি, অসুবিধা নেই, হজের কোনো ত্রুটি নেই। যদি কেউ মনে করে হজে কিছু ত্রুটি থেকে গেল তাহলে সে বিদাতি আর কি না রাখলো। তারপরে ওখানে যাওয়ার উদ্দেশ্য যদি এইরকম হয় যে না মদিনা যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক জিয়ারতের উদ্দেশ্যে, কবর মোবারক তো বলবে না, প্রথম কথা এখানে কথার বিদাত হচ্ছে নবীর কবরের নাম হচ্ছে রাউজা। যদি আলেমরা বলে, যদি বক্তারা বলে, ভালো ভালো বক্তারা বাংলাদেশের বলে, তাহলে সাধারণ মানুষ কি শিখবে বলে? নবী পাকের রওজা মোবারকে আমার দরুদ সালাম পৌঁছে দাও, মানে রওজা মানে কবর। আর যদি মানে পাকা কবরগুলি ইন্ডিয়া বাংলাদেশের পাকা কবর হয় তাহলে সেগুলির নাম হচ্ছে মাজার। আর যদি আপনার বাবা মা যারা তারা জিন্দগি মানুষ করলো, কত মেহনত পরিশ্রম করে, তার কবরগুলি কবর মিসকিন হয়েই থাকলো, ওগুলো কেন মাজার বলেন না? বরং ওখানে বেশি বেশি আপনার যাওয়া উচিত ছিল। মাজার মানে জিয়ারতের স্থান, তো আপনার আব্বা আমার কবর ওই যেগুলিকে মাজার বানিয়ে চারটাতে বেশি বেশি জিয়ারত করেন, আপনি মাঝে মাঝে যান, সপ্তাহে দুইবার চারবার পাঁচবার করে যান, কবর দেখতে যান, আব্বা আমার কবর দেখতে যান এবং তাদের জন্য দোয়া করেন, সেখানে সেটাও তো মাজার জিয়ারতের জায়গা, কেন মাজার বললেন না আপনার বাবা মায়ের কবরকে? এই যে বিদাতি কথা, রওজা মাজার কবর তিন ভাগে ভাগ করা কবরকে, এই এক বিদাত। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর উদ্দেশ্য সফর করা, না এই সফর করবেন না, সফর করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে। দলিল বলতে গেলে সময় লাগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, নেকির উদ্দেশ্যে কোনো সফর করা যাবে না তিনটি মসজিদ ছাড়া, ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। তাহলে নেকির উদ্দেশ্যে আপনার বাড়ি ঢাকা আর যাচ্ছেন আমি সিলেট যাচ্ছি, কেন? শাহজালাল বাবার দরবারে, না হারাম এরকম সফর করা নেকির উদ্দেশ্যে। নেকির উদ্দেশ্যে চিটাগাঙ্গে বায়েজিদ বোস্তামের মাজারে যাচ্ছে, অথচ বায়েজিদ বোস্তামের খোঁজ নিলাম যে বাংলাদেশে জীবনে যায়নি, মাজার যে কেমন গেল আল্লাহ জানে, উড়ে গেল না কেমন ভাবে গেল, হাওয়াতে গেল না ভুয়াতে গেল আল্লাহ জানে, ভুয়া তো বুঝেনি না, ভুয়া কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নামাজ পড়ার নিয়তে যাবেন, তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করা নিষেধ করে। আপনি ভ্রমণে যাচ্ছেন, ব্যবসায় যাচ্ছেন, চিকিৎসায় যাচ্ছেন, অসুবিধা নেই, মাতা পিতা আছে তাদের সাথে দেখা করতে যাচ্ছেন, অসুবিধা নেই, নেকির কাজেই যাচ্ছেন, কিন্তু নেক কোনো স্থানের নেকির উদ্দেশ্যে না, এই তিনটি স্থান ছাড়া চতুর্থ কোনো স্থান নেই যেখানে নেকির উদ্দেশ্যে সফর করবেন। তারপরে অনেক বিদাতীরা করে কি, হজে আসতে পারে না অথবা উমরায় আসতে পারে না, মক্কা মদিনা কোনোদিন আসতে পারে না, সাথী বন্ধু বা দেশের কোনো লোক হাজি সাহেবরা যাচ্ছে, তার হাতে চিঠি লিখে পাঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আরজি আরজি মানে দরখাস্ত, আরজ একটি দুইটি তিনটি নম্বর দিয়ে দশটি বিশটি অনেকগুলি আরজ গুজার নবী সাল্লাল্লাহু আলাইহি দরবারে দরখাস্ত লিখি, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য হজে কাউসারের পানির ব্যবস্থা করিয়েন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য শাফাত করিয়েন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে শাবালিকা হয়েছে বড় হয়েছে, ইয়া রাসূলুল্লাহ একটা ভালো ছেলের ব্যবস্থা করিয়েন, ইয়া রাসূলুল্লাহ ইত্যাদি ইত্যাদি। শিরকি এক তো শিরকি কথা, আল্লাহর নবীর কাছে চাও, আল্লাহ পাকের কাছে চাইতে হবে, যদি শাফাতও চাইতে হয় বলতো আল্লাহ তোমার নবীর শাফাত আমাকে দান করো, রাসূলুল্লাহ তোমার কাছে চাইবেন না, হাউজে কাউসার চাইতে আল্লাহ তোমার নবীর হাউজে কাউসার থেকে আমাকে পানি পান করে আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতে হবে, সামনে এসে এইরকম শিরকি দোয়া করুক তবুও শিরক, আর দরখাস্ত লিখে পড়ায় কাগজে তাও শিরক। মদিনায় প্রবেশ করার আগে অনেক বিদাতিরা গোসল করা সুন্নত মনে করে, এটি বিদাত। মদিনায় এসছি সেজন্য গোসল করতে হবে, তারপরে মদিনা মসজিদ নববীতে ঢুকতে হবে বা মদিনায় ঢুকতে হবে, বিদাত। তারপরে মদিনায় ঢোকার খাস বিশেষ দোয়া, এখানেও বিশেষ দোয়া তৈরি করেছে বিদাতিরা, এও বিদাত। মসজিদ নববীর কাছে এসে প্রথম নামাজ পড়ে না বিদাতিরা, প্রথম কবর জিয়ারত আল্লাহর নবীর তারপরে নামাজ পড়ায়, এটি বিদাত। আগে নামাজ পড়বেন, ফরজ নামাজের সময় থাকলে ফরজ নামাজ পড়বেন, না হইলে তাহিয়াতুল মসজিদ পড়বেন, দুই রাকাত নামাজ পড়বেন, তারপরে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক কবরের জিয়ারত করবেন সুন্নত মোতাবেক। কবর জিয়ারত করবেন, কিন্তু সেটি লক্ষ্য উদ্দেশ্য থাকবে না, সেখানে প্রথমে আসবেন না, বরং প্রথমে মসজিদে এসে মসজিদে নামাজ পড়বেন দুই রাকাত কওমের পক্ষে, তারপরে কবর কাছে গিয়ে আদবের সাথে সালাত এবং সালাম পেশ করবেন, সালাম পেশ করবেন। এবং নিজের জন্য দোয়া করতে হলে কিবলার দিকে ফিরে কিবলামুখী হয়ে দোয়া করে, কবর সামনে করে দোয়া করবেন না। এইরকম এতেকাদ রাখবেন না যে কবরের পাশে যদি সেটে গিয়ে কাছাকাছি দোয়া করি তো বেশি কবুল হবে, এটি ওসিলা হবে, মাধ্যম হবে, এগুলি সব বিদাতি ধারণা, বরং শিরকি ধারণা। যে কবরের কাছে দোয়া করলে আল্লাহ দ্রুত কবুল করবেন, শিরকি ধারণা। কেন কেন দ্রুত হবে? ওখানে হটলাইন সেখানে আছে, আর অন্য যে হটলাইন নেই, হটলাইন নিজেই তৈরি করতে হবে। আল্লাহর নেক বান্দারা যেমন হটলাইন আল্লাহ পাকের সাথে তৈরি করেছেন, হটলাইন তৈরি করা মানে এই নয় যে পীর বলিরা নাকি একবারে সরাসরি আল্লাহর সাথে কথা বলে ফানা ফিরলে, ওই যে শিরকি কথা নাই। আপনি দোয়া করলে যাতে আল্লাহ পাক কবুল করেন তাড়াতাড়ি, এইরকম হালাল রিজিক খেতে হবে, শিরক বিদাত মুক্ত হইতে হবে, নেক আমল করতে হবে, হারাম নাজায়েজ থেকে আর অপছন্দনীয় কাজ থেকে বাঁচতে হবে, তাহলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া করা শিরক, যেমন তেমনি নবী সাল্লামের কবরের পাশে যদি দোয়া করার মনে করে যে আল্লাহ তাড়াতাড়ি দোয়া করবেন, এটি হচ্ছে বিদাত। এইরকমই নবী সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করা, এটি হচ্ছে বিদাত, হারাম। আল্লাহর কাছে দোয়া করছেন, কিন্তু আল্লাহ তোমার নবীর ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করে দাও, এই ওসিলা ধারা তো আমাদের দেশে রয়েছে, কারণ এই শিক্ষা দেওবন্দিরাও দিয়েছে, বেরেলভিরাও দিয়েছে, আর সবগুলি দিয়েছে, তবলিগ ভাইয়েরাও দিয়েছে, সবাই যখন এই শিখায় তাহলে আর এর চাইতে ভালো আর শিখবেন কোথায়? মুশকিল তো এখানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওসিলা ধরে দোয়া করা কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং কোন মৃত ব্যক্তির, নবী হোক, ওলি হোক, আল্লাহর নেক বান্দা হোক, যেই কেউ হোক, ইব্রাহিম আলাইহিস সালাম হোক, নূহ আলাইহিস সালাম হোক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হোক না কেন, কোন নবী ওলির ওসিলা মাধ্যম দিয়ে, ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করবেন না। দোয়া করবেন নিজের ইমান এবং আমলের মাধ্যমে, আল্লাহ আমি তোমার উপর ইমান নিয়েছি, আল্লাহ আমি দুই রাকাত নামাজ পড়েছি, আমি একটি কোরআন খতম করেছি, আল্লাহ আমি 100 টা রিয়াল আল্লাহ তোমার রাস্তায় দান করেছি, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, নিজের নেক আমলকে মাধ্যম বানাবেন। এইরকম নবী সাল্লাম থেকে শাফাত তলব করা, এগুলি হচ্ছে শিরক। নবী সাল্লামের কবরে বসা দেওয়া অথবা স্পর্শ করার চেষ্টা করা, জালিগুলি স্পর্শ করে নিজের গায়ে হাত ফেরানো ইত্যাদি, এসব হচ্ছে বিদাতি কাজ। কবরের পাশে কিছুই যখন করতে পারে না, তখন রিয়াজুল জান্নাতে সাদা কার্পেট বিছানো আছে, যেখানে নামাজ পড়ার ফজিলত রয়েছে, ওইখানে একবারে কবরের কাছে সেটে বসে জিকির আজকা করতে থাকে, তেলাওয়াত করতে থাকে, অনেক বিদাতি কথাবার্তা বলতেও থাকে, এমনকি সন্ন্যতি কাজ যদি করেন, কোরআন তেলাওয়াত করছেন, নামাজ পড়ছেন, কিন্তু এই নিয়ত নেই যে আল্লাহ নবীর কবরের কাছাকাছি এসে আমি নামাজ পড়তে পেরেছি, এই নামাজের মূল্য অনেক বেশি, এখানে এসে আমি কোরআন খতম করলাম বা কোরআন দুই পারা পড়লাম, এর অনেক নাকি বেশি, তাহলে এগুলি বিদাতি আকিদা, জায়েজ নয়। একজন হায়দ্রাবাদী লোক, আমি যখন মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, বহুবার এই ঘটনা হয়তো শুনিয়েছি এখানে, তখন রিয়াজুল জান্নাহ এসে দুই রাকাত নামাজ পড়ে বসেছি, পাশের লোকটি দেখছি যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করছে, পাশে কত সালাম দিয়ে কথা বললাম আদবের সাথে, কি করছেন আপনি? বলছে আল্লাহকে রাসূলকে জিকির কর রাও, মানে আল্লাহ রাসূলের জিকির করছে। আশ্চর্য, আল্লাহ রাসূলের জিকির করছে, আল্লাহ বলছে উযকুরুল্লাহ যিকরান কাছে, আল্লাহর জিকির আল্লাহ করতে বলেছেন, কোথায় কোরআন হাদিসে আছে যে রাসূলের জিকির করো? আছে? হ্যাঁ, ফাজকুরুনি আজকুরকুম, আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আল্লাহ পাকের জিকির করতে বলা হয়েছে। যখন এই কথা ঠান্ডা করে বলেছি, বলছে আমাকে বুঝাবার দরকার নেই, আমি দেশ থেকে শিখে এসেছি। ঠান্ডা হয়ে বললাম যে কি শিখে এসছেন? বলছে আমার মাওলানা, আমার মাওলানা বলেছে, কি বলেছে, যে মক্কা যাবে তখন সেখানে আল্লাহর জিকির বেশি বেশি করবে, আর যখন মদিনা যাবে তখন রসুলের জিকির বেশি বেশি করবে। জি, এটি আমি শুনে বলছি, কারো মাধ্যম দিয়ে বলছি না, এই হচ্ছে হাজি সাহেবদের অবস্থা হজের মৌসুমের, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করছে, শিরক, বড় শিরক, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, আল্লাহ ছাড়া অন্যকে ফরিয়াদ করা। ওমান আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ, ওচ্চতে পথভ্রষ্ট আর পৃথিবীতে কেউ নেই, আল্লাহ বলছেন, কে হইতে পারে, কেউ নেই, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, ইয়াদউ মিন দুনিল্লাহ, মাল্লা ইস্তাজিব লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারবে না, জবাব দিতে পারবে না, হাজির হতে পারবে না, সাহায্য করতে পারবে না, তাদেরকে ডেকে থাকি ওর চাইতে পথভ্রষ্ট আর কেউ নেই। ওয়াহুম আন দুআহিম গাফেলুন, খোঁজ খবরে নেই যে এরকম শিরকি কুফরি কাজ করছে এরা। তারপরে যখনই মসজিদে নববীতে আসবে তখনই একবার করে জিয়ারত করতে হবে না, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আসছেন, নামাজতে পড়েই জিয়ারত বা তার আগে একবার জিয়ারত, এত ভিড় করে করবেন, একবার জিয়ারত হইলো হইলো, বারবার সাহাবাইকে এরকম জিয়ারত করতেন না। এইরকমই আগেই বলেছি শুরুতে কথাটি, যে মদিনা এসে মনে করা যে এখানে চল্লিশ ওয়াক্ত নামাজ পড়তেই হবে, আট দিন মানে পাঁচ আটে চল্লিশ, চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এটি জাল হাদিস, কোন সহি হাদিস নাই, জয়ীফ হাদিসও নাই। সুতরাং এরকম কাজ করবেন না। মদিনায় বিভিন্ন জায়গায় যে কবরগুলি রয়েছে সেগুলি বারবার করে জিয়ারত করেন, একবার করে জিয়ারত করলেন যথেষ্ট, বারবার করে সেখানে যাওয়া, ইবাদত বন্দেগি বাদ দিয়ে, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, নামাজ নফল নামাজ পড়া বাদ দিয়ে, ও বারবার করে ওহুদে যাচ্ছেন, বারবার ওই বাকিতে যাচ্ছেন, যেখানে সেখানে ওই কবর খুঁজে বেড়াচ্ছেন, এগুলি হচ্ছে বিদাতিদের লক্ষণ, বিদাতিদের কাজ। প্রতিদিন সকালবেলা বা সন্ধ্যাবেলা এই দুই বেলায় দেখবেন বাকির কবরস্থানে, যাকে বিদাতিরা, প্রথম কথা এখানে কথার বিদাত হচ্ছে বাকিকে জান্নাতুল বাকি বলে, বিদাতিরা জান্নাতুল বাকি না, মাকবারাতুল বাকি মানে বাকির কবরস্থান। বাকির কবরস্থানে সকালবেলা ভিড়, বিদাতিদের ভিড়, আর সন্ধ্যাবেলা ভিড়, আর কি কাঁদন সেখানে, ওই রকম কাঁদন মসজিদ নবীতে খুঁজবেন পাবেন না হয়তো, এত কাঁদন, কাঁদে গিয়ে বাকিতে বিদাতিরা, এগুলো হলো বিদাতিদের কাজ। কবরে গিয়ে কান্না আসে মৃতদের কাছে, আর যিনি আল হাইজুল কাইয়ুম লা তাখুযু হাসানাতুন ওয়ালা নাওম, তার দরবারে কান্না আসে না। সুবহানাল্লাহ, কি জুলুম করেছে তারা, আল্লাহ পাকের দরবারে কেঁদে দোয়া করতে তৌফিক হয় না। আর যারা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কাছে গিয়ে কান্না করি, যদি করে শোক মাতমের জন্য তবু হারাম, আর যদি কান্না করে যে এদের ওসিলা এদের মাধ্যমে পাবো, এদের কাছ থেকে পাবো, তবু আরো বড় হারাম শিরক। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে। এইরকম মসজিদ নববী থেকে বের হওয়ার সময় বা নবী সাল্লামের কবর মোবারক থেকে সালাম দিয়ে বের হওয়ার সময় পিছপা হয়ে বের, সোজা হয়ে বেরিয়ে না আসা, এটিও বিদআত। সুতরাং এইরকম বিদআত করবেন না, নিজের খেয়াল খুশি ধরে নেবেন না যে পীর দেখে বিদায় হব, কেমন বিদআত হবে। আপনি আপনার শ্বশুর বাড়ি গিয়ে কেমন হয়ে বিদায় হয়, হ্যাঁ আপনার আব্বার কাছে মায়ের কাছে কেমন করে বিদায় হয়ে আসেন, ওইরকম বাড়িতে বিদায় হন না কিভাবে, হ্যাঁ তাহলে ওখানে কেন হন না। তারপরে যদি কোনো আদব করতেই হয় তাহলে তা তো শরীয়তে প্রমাণ থাকতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রমাণ থাকতে হবে। সাহাবাই কেরাম আমরা বেশি আদব করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, না আপনি বেশি আদব শিখেছেন, নিশ্চয়ই আপনি আদব শিখেন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেন আবু বকর, উমর, উসমান, আলী বা এক লাখ চব্বিশ হাজার বেশি সাহাবাই কেরামের চাইতে বেশি। সুতরাং এইরকম বিদাতি কাজ করবেন না। এছাড়াও বহু বিদাত, বহু ভুল ভ্রান্তি হাজি সাহেবদের রয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদের হক কথা মানার তৌফিক দান করেন, হক কথা জানার যেন তৌফিক দান করেন, আমাদেরকে হজ আদায় করার যেন তৌফিক দান করেন। যেসব ভাইরা হজের উদ্দেশ্য করেছেন আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন, যেসব ভাইরা হজের উদ্দেশ্যে এবছরে করতে পারেন আল্লাহ তাদেরকে যেন হজের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের হজ যেন কবুল করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের যেসব ভাইরা হজে যাবেন না তাদেরকে আরাফা রোজা রাখা যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ আমাদের কবর আজাবকে যেন দূর করে দেন। আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের কবর আজাবকে যেন দূর করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাফা মারওয়া কোথায়? কোনো কোনো জায়গায় থাকতে পারে, রাত্রে থাকবে, দিনে কি লালবাতি থাকবে, হ্যাঁ রাত্রে সন্ধ্যায় থাকতে পারে হয়তো, অথবা কোনো কোনো জায়গায় থাকতে পারে। আল্লাহ আল্লাহ লিখা আছে, বড় বড় পিলার উঁচা উঁচা মানে এই বিল্ডিংয়ের সমান মোটামুটি উঁচা উঁচা পিলার দেওয়া আছে, তো লিখা আছে সাফা মারার বাতি আছে না। উনি বলছেন আরাফার কথা, আরাফার কথা বলছেন। কোন অসুবিধা নেই, হজে ইফরাদ যদি কেউ করেন তাহলে তার জন্য প্রথম তওয়াফে কুদুম, এমনকি হজে তেরানে, দুই হজে সুবিধা, এই দুটি হজে আবার এদিক দিয়ে হজে তেরানে, এবং যাতে হজ আমরা দুটো একসাথে নিয়ত করেছেন মিকাত থেকে, আর হজে এফরাদ মানে শুধু হজের নিয়ত করেছেন, এই দুই হজে প্রথম তাওয়াফে কদম সুন্নাত, ফরজ হজ নয়। এই সুন্নাত যদি ছুটে যায়, সময় নেই অথবা ভিড়ে আমি আর মক্কা যেতে পারবো না, আট তারিখে সন্ধ্যা হয়ে গেল, এখন চলে এলাম মেনা, মেনাতেও থাকা সুন্নাত, আর ওইদিকে তাওয়াফে কদমে যাওয়া সুন্নাত, দুটোই সুন্নাত, দুটোই সমান সমান, সুতরাং আর মক্কা যাবো না, এইখান থেকে আমার হজ স্টার্ট, কোনো অসুবিধা নেই। এমনকি নয় তারিখে অনেকে হয়তো ছাড়লো না আপনার কাছে পারমিশন, নেই নয় তারিখে দয়া হয়ে যায়, চেকপোস্টে ছেড়ে দেয়, নয় তারিখে সরাসরি আরাফা পৌঁছলেন, কোনো অসুবিধা নেই। তওয়াফে কুদুম এফরাদকারী এবং কেরানকারীর জন্য আবার বলছি সুন্নত, শুধু ফরজ কার জন্য? যে হজে তামাত্তু করবে, কারণ উমরা সেপারেট করছে আলাদা করে আর হজ আলাদা করছে, সেই জন্য তার জন্য উমরার তওয়াফ, তওয়াফে কুদুম হচ্ছে তওয়াফ ফরজ, আর তারপরে সাফা মারওয়া ফরজ, তারপরে মাথা চুল কাটবে, তাকে যেতেই হবে। ছেলে মেয়ের আকিকা, আকিকা সম্পর্কে ইনশাআল্লাহ হজের পরে বিস্তারিত একটি বক্তব্য করব, ইনশাআল্লাহ তাতে শুনতে পাবেন হজের পরে, যে ইসলাম সেন্টার খোলার পরে। তো আকিকা সাত দিনে, চোদ্দ দিনে, একুশ দিনের হাদিস রয়েছে, বাকি কোন সহি হাদিস নেই। তারপরে কিছু ওলামারা বলেছেন যে দিয়ে দিলে আল্লাহ কবুল করবে, হয়তো এরকম ফতোয়া দিয়েছেন, ইজতিহাদি ফতোয়া। আর কিছু ওলামারা বলেছেন না, কোনো প্রমাণ নেই, তখন দেবেন না। সুতরাং আপনি জেনে শুনে আর এরকম ভুল করবেন না, সপ্তম দিনে দেবেন না হয় চোদ্দ দিনে দেবেন না হয় একুশ দিনে দেবেন, ব্যাস এর মধ্যে দেবেন। আপনি সুন্নত মোতাবেক কাজ করেন, যাতে কবুল হয়, তাতে কোনো সন্দেহ না, তাই কবুল হয়। ছেলে হলে দুটো দেওয়া সুন্নত মুস্তাহাব, যদি পারে, যদি অভাব থাকে একটি দিলেও যথেষ্ট। মেয়ে হলে একটি দেবে, এবং ছাগল, দম্বা, ভেড়া, ভেড়ি, খাসি, বকরি এগুলি থেকে দেবে। গরু উটের আকিকা দেওয়ার কোনো প্রমাণ নেই, ভাগেও নেই, গোটাতেও সাহাবাই কেরাম থেকে নেই। পরবর্তীতে গোটা গরু বা আপনার কি বলে উট এগুলি দেওয়ার কিছু প্রমাণ পাওয়া যায় তাবেঈনদের জামানা থেকে। তাই আমরা বলি যদি আপনাকে গরুই দিতে হয় খুব ভালো লাগে, তাহলে গোটা গরু দেন, ছেলে হয়েছে দুটো গরু দেন, মাশাআল্লাহ খুব খাওয়ান করি, মিসকিন নিজেও খান, দুটো উট দেন, মেয়ে হয়েছে একটা গরু দেন, এইরকম যদি পারেন ঠিক আছে। কিন্তু ভাগ, ভাগ দেওয়ার ফতোয়া হচ্ছে দুর্বল এবং ভিত্তিহীন, দলিল দলিল ভিত্তিক নয়, এর কোন দলিল নেই। কিছু আলেমদের ফতোয়া আছে দলিল বিহীন, কিরকম, ওরা ক্যাশ করেছে কুরবানির ওপর, যে কুরবানির কাছাকাছি এটাও ওইটাও, সুতরাং কুরবানিতে যেমন সাত ভাগ চলে, আকিকাতেও সাত ভাগ চলবে। এটি সামান্য কিছু আলেমদের খেয়াল খুশি ফতোয়া মাত্র, এর পিছনে কোনো দলিল নেই। ওইটা তো বললাম যে আসলে যখন নাই, এমনি তো দেওয়া যাবে না, তো কুরবানির ভাগের সাথে প্রশ্নে উঠে না, ভাগই নেই, তার ঝামেলাই শেষ হবে। জি, মিশকাতে যে হাদিসটি আছে, এটি হাদিস যে মসজিদে হারামে নামাজ পড়ে এক লক্ষ, এটি সহিহ হাদিস আছে, যাইহোক আছে সহিহ। আর মসজিদ নববীতে নামাজ পড়লে সহিহ হাদিস আছে এক হাজার, তবে আরেকটি যাইহ দুর্বল হাদিস তাতে পঞ্চাশ হাজার আছে। সেই জন্য দুর্বল আস্থা না করে এক হাজারটাই ধরে রাখেন, বাকি আল্লাহর রহমত প্রশস্ত, আল্লাহ যদি লক্ষ দিয়ে দেন তো অসুবিধে কি, আল্লাহ পাকে, হ্যাঁ আল্লাহ বিনা হিসাব দিতে পারে আপনার এখলাসের উপর। কিন্তু পঞ্চাশ হাজারের হাদিসটি হচ্ছে দুর্বল হাদিস। জি, আর মসজিদে আকসাম, বাইতুল মুকাদ্দাসের মসজিদে হচ্ছে পাঁচশো। জি, কবর বিদাতিরা জানতে চায় যেমন জামাল আরফা কোথায়, এটা জানতে চায় বিদাতিরা, আর কবর কোথায় আছে কার, এগুলি জানতে চায় যারা কবর সন্ধান করে বেড়ায়, যে কিছু চাইবো সেখানে গিয়ে। আমাদের ওগুলি তরিকা নাই কবরের সন্ধান দেওয়া। জি, এতে কোনো লাভ নেই আপনার, লস ছাড়া, লসই আছে, শয়তান কখনো বিভ্রান্ত করতে পারে। চলো বায়েজিদ, এতদিন ভুয়া বায়েজিদ বোস্তামির জিয়ারত করেছিলাম, এখন যাই ইরাকে ভিসা নিয়ে বায়েজিদ বোস্তামির জিয়ারত করে আসি, বা আফগানিস্তান যাই ইত্যাদি। দোয়া মাহফিল করা যায় নাই, কিন্তু আপনি সবসময় দোয়া করেন। মুসলিম নরনারী যারা মারা গেছে বিশেষ করে, তারা রহমতের, আল্লাহ রহমতের মুখাপেক্ষী, সুতরাং তাদের জন্য বেশি বেশি দোয়া করেন। আর যত বেশি আপনার আত্মীয়তা রয়েছে তার সাথে, তত বেশি আপনার হক রয়েছে, বিশেষ করে মাতা পিতা। শুধু দু চার ছয় মাসে এক বছর দোয়া করলেন, বা বছরে একদিন ওই যেই দিনে মারা গেছে সেই দিনের মৃত্যুবার্ষিকী হিন্দুদের মতো পালন করলেন না, সবসময় দোয়া করেন, চলতে ফিরতে উঠতে বসতে রব্বির হামাকুমা রব্বায়ানি সাবিরা, রব্বির হামাকুমা রব্বায়ানি সাবিরা, অথবা আল্লাহ আপনি আরাম বাবা মাকে গুনাহ মাফ করে দাও তাদের, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, সবসময় দোয়া করেন আপনি। এবং মাঝে মাঝেই যান আপনি, যদি আপনি আব্বা আমার কবরের কাছে আপনি মাঝে মাঝে যান, এটাকে জরুরি না মনে করে, সুন্নত না মনে করে, যে প্রতিদিন আমি ফজর নামাজ পড়ে একবার একটু গিয়ে আম্মা আব্বার কবর কাছে দোয়া করো, কোনো দোষ নেই। বাস এটাকে না মনে করলে হচ্ছে এটি সুন্নত নাই, কিন্তু বিদাত নয়, যেতে পারেন অনির্দিষ্ট। কখনো আমি প্রতিদিন গেলাম, কখনো হয়তো দু চার দিন যেতে পারলাম না, ছুটি এখানে বিদেশে আছি দুই বছর যেতে পারলাম না, যে কয়দিন দুই মাস বাড়িতে থাকবো প্রতিদিন যাবো, কোনো অসুবিধা। হ্যাঁ অবশ্যই যাওয়া যায়, প্রত্যেকের কবর কাছে যাওয়া যাবে, তবে শিরকের যেগুলি বাজার হয়ে গেছে সেগুলিতে যাবে না। শিরকের বাজার হচ্ছে পাকা কবরগুলি, শিরকের বাজার সেখানে গরম হয়ে গেছে, সেগুলিতে যাবেন না। না, মেয়েরাকে বিয়ার করতে নিষেধ করা আছে, তারা বাড়িতে বসে দোয়া করবে, বাড়িতে বসে দোয়া করবে। আল্লাহর কসম করেছেন, দিয়ে কসম যদি পালন করেন তাহলে কিছুই লাগবে না, যে আপনি রাখবো না বলেছেন রাখবেন না, তাহলে ঝামেলা শেষ। আর যদি দেখা যায় না স্ত্রীর কোনো দোষ নাই কিন্তু আপনি জুলুম করেছেন, তাহলে অবশ্যই এই কসম ভাঙতে হবে, অবশ্যই কসম ভাঙতে হবে। আপনি স্ত্রীকে যদি ফিরিয়ে রাখতে চান তাহলে কসমের কাফফারা দিয়ে দেন। কসমের কাফফারা হচ্ছে একটি গোলাম স্বাধীন করা, গোলাম তো একদল নেই। তাহলে তারপরে হচ্ছে দশটি মিসকিনকে খাবার দেওয়া, দশটি মিসকিনকে কাপড় পরানো, এই দুটোর একটি, দশটি মিসকিনকে খাবার দেন। যদি না পারেন তাহলে তখন তিনটি রোজা রাখবেন। তবে তিন রোজা চলবে না যখন আপনি দশটি মিসকিনকে খাওয়াইতে পারছেন। দশ মিসকিনের খাবার হচ্ছে এক এক মিসকিনের দেড় কেজি করে চাউল, দেড় কেজি করে চাউল দিলে মোটামুটি কত লাগে, পনেরো কেজি চাল, পনেরো কেজি চাল কে দিতে পারবেন না, কাপড়ে হয়তো একটু বেশি পড়ে যাবে, তাই না? একটা পাঞ্জাবি, একটা পায়জামা দিতে হবে, একটা লুঙ্গি বা একটা শার্ট, একটা লুঙ্গি আর একটা শার্ট দিতে হবে, তাহলে বেশি পড়ে যাবে। যাই হোক, দিতে পারলে দেবে। এক ভাই দোয়া চেয়েছেন, তার আব্বা অসুস্থ রয়েছে, আর এক ভাই তার আম্মা অসুস্থ রয়েছে। আল্লাহ পাক যেন সবাইকে যেন সুস্থ করেন, আর তাদের আব্বা আম্মাকে যেন সুস্থ করে দেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে শিফা দান করেন, সুস্থ রাখেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।